বন্দে গুরুপদ দ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দায় তুলসীদেবৈ ব্যাবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ দেয়ম সদা পরিভবগ্নম অবিষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপাল ভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট অর্জবচসা জদগাদুরন্যম মায়ামেগো দৈত্যপ্সিতম বধাবধু বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমণি ছটায় বিস্ফুজিত কিমপি গপবধূ সুদর্শী পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকবিতরো কমলায়ুতাক্ষৌ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম মুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগী সজস্ব বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয়ে সম্বিহি ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। প্রণম শ্রী গুরু ভূয়ো শ্রীকৃষ্ণ করুণারণবম লোকনাথম জগৎচক্ষু শ্রীশুকম তমুপাশ্রয়ে। প্রণম শ্রী গুরু ভূয়ো শ্রীকৃষ্ণ করুণারণবম লোকনাথম জগৎচক্ষু শ্রীশুকম তমুপাশ্রয়ে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গোপা জানিয়েছেন, যতক্ষণ এক পরহংস গুরু বৈষ্ণবের চরণে আমাদের অনুক্ষণ সেবাবৃত্তি প্রকাশ না হয়, যতক্ষণ পর্যন্ত পরহংস গুরু বৈষ্ণবগণের চরণে আমাদের অনুক্ষণ সেবাবৃত্তি যতক্ষণ উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত মহা বিপদ উপস্থিত হতে পারে যে কোনো সময়। মহাজনগণের চরণে অনুক্ষণ সেবাবৃত্তি পরিস্ফুটন হওয়া বড় সৌভাগ্যের বিষয়। শিল পরীক্ষিত মহারাজ পরমহংস শ্রেষ্ঠ শ্রী সুখদেবজির চরণে অনুক্ষণ সেবাবৃত্তি লাভ করেছেন, পরিপূর্ণরূপে গুরুপাদ পদ্মের কৃপা গ্রহণ করেছেন, সম্বন্ধে অবিধীয় প্রয়োজন জ্ঞানের সম্যক প্রকাশ একমাত্র শ্রীমৎ ভাগবত মহাপুরাণের বাস্তব শ্রবণের দ্বারাই উদিত হতে পারে। শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শ্রবণের সঙ্গে সঙ্গে আমার কি কর্তব্য, আমি কে, আমার কি কর্তব্য, কি আমার প্রাপ্তব্য বস্তু, প্রাপ্তব্য আমি কি বস্তু প্রাপ্ত হলে পরে আমার সমস্ত সমস্যার সমাধান হবে ইত্যাদি উত্তর পাওয়া যায়। শ্রীমৎ ভাগবত মহাপুরাণের সৃষ্টির রহস্য সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা মাত্র করেছিলাম। সৃষ্টির রহস্য সম্বন্ধে যেসব কথা আলোচনা করেছিলাম মোটামুটি, খুব বিস্তৃত না হলেও মোটামুটি, কীভাবে সৃষ্টি প্রকাশ হয়, শ্রীমৎ ভাগবত মহাপুরাণ ভগবান স্বয়ং যেভাবে বলেছিলেন আজ সেভাবে নারদজি এবার কীর্তন করবেন। ব্রহ্মাজি নারদের প্রশ্নের উত্তরে যেসব উত্তর দিয়েছিলেন, তারপরে ভগবানের লীলা অবতারাবলী সম্বন্ধে অনেক কথা বলেছেন। লীলা অবতার অনেক, লীলা অবতারের কয়েকটা আমি উল্লেখ করেছিলাম আপনাদের সামনে, সব করা সম্ভব হয়নি। বরাহদেব আদি বামনদেব কয়েকটা উদ্ধার করেছিলাম, এভাবে লীলা অবতার অসংখ্য প্রচুর, তার প্রধান প্রধান তিনি কীর্তন করেছিলেন। আমরা আলোচনা প্রসঙ্গে এই সপ্তম অধ্যায় দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ে শেষেতে উচ্চারণ করেছিলাম, ব্রহ্মা বলেছিলেন তে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেবমায়াম স্ত্রী শূদ্র হুণ সবরায়োপি পাপ জীবাঃ ইয়দ্ভূতক্রম পরায়ণশীল শিক্ষা তির্জগজনয়পি কিমু শ্রুতধারণায় যে। তে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেব মায়াম স্ত্রী শূদ্র হুণ সবরয়োপি পাপ জীবা। যত পাপ জীব আছে সমস্ত জগৎ দেব মায়ায় মোহিত রয়েছে, তাতে স্ত্রী শূদ্র হুণ সবড়া ওপি পাপ জীবাহা, যারা আরো পাপি জীব পাপ জীবাহা। যদ্দ্ভুত ক্রম পরায়ণশীল শিক্ষাস্তির যোগ জানা ওপি কিমু সুত ধারণায় আজে। হে নারদ, তোমাকে কি বলবো, কি অধিক অধিক কি বলবো, যদি সাধু বৈষ্ণবগণের পরমহংসগণের জীবন চরিত্র কেউ শিক্ষা করে। কারণ গুরু বৈষ্ণবের চরিত্র, তার মধ্যে যেটাকে আপনারা ছিল ভাগবতী মহাপুরাণ বলে আপনারা মনে করেন, যে যে ধারণা নিয়ে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বিষয়বস্তু পরমহংস গুরু বৈষ্ণবের জীবনে অ্যাপ্লাইড ফর্মে দেখা যায়। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের জীবনে অ্যাপ্লাইড ফর্মে দেখা যায়, অর্থাৎ প্রয়োগ। ভাগবতী মহাপুরাণের কী আছে তার চরিত্রটাকে দেখলে বোঝা যায়, হ্যাঁ ভাগবত মহাপুরাণে এইটাই আছে। এই সমস্ত কথা বড় অদ্ভুত কথা লাগতে পারে, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত ছিল। গৌরকিশোর দাস বাবাজী মহারাজ বাইরের দৃষ্টিতে আপনাদেরকে ভাগবত কথা শোনান নাই, কিন্তু ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের জীবন, এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে যা যা আছে সেই সব শিক্ষার প্র্যাকটিক্যাল আমরা প্রয়োগ দেখতে পাই গৌরকিশোর দাস বাবাজী মহারাজের জীবন। আপনাদের যদি কেউ মনে করেন তিনি হয়তো ভাগবতের অর্থ ভালো জানেন না, সেই জন্য একটা উদাহরণ আমি তুলে ধরছি, তাতে আপনাদের এই ধরনের সন্দেহ চলে যাবে। ভগবানকে জানলে পরে কোনো কিছু জানার আর বাকি থাকে না, সেটা যে অতি ধ্রুব সত্য কথা। ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের কাছে নবদ্বীপে রানী চড়ায় ছিল বিমলা প্রসাদ সরস্বতী মাঝে মাঝে দর্শন করতে যেতেন, গুরু পাদপদ্মের চরণ দর্শন করতে যেতেন, অতি সাবধানে যেতেন। বাবা কোন সময় কি অবস্থায় থাকতেন ঠিক নাই, কখনো কখনো তিনি এই জড়জগতের বিষয়ী লোকগুলোর অত্যাচার থেকে বাঁচবার জন্য আমাকে একটু কৃপা করুন, আমার ছেলেটা যেন পরীক্ষায় পাশ করে, আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, একটু কৃপা করে দিন, ইত্যাদি নোংরা এইসব প্রসঙ্গ থেকে বাঁচবার জন্য তিনি মাঝে মাঝেই লুকিয়ে থাকতেন। মাঝে মাঝে রানীর যে ধর্মশালা তার পায়খানার মধ্যে লুকিয়ে থাকতেন। লোকে বলছেন গৌরকিশোর দাস বাবাজী মহারাজ পায়খানার মধ্যে রয়েছেন কেন, ছিল সরস্বতী ঠাকুর বলছেন তিনি কখনোই পায়খানার মধ্যে প্রবিষ্ট নেই, তিনি যেখানে থাকেন সেখানেই গোলক বৃন্দাবন বিরাজ করেন। উনি মূর্খ লোকগুলোকে বঞ্চনা করবার জন্য তিনি ও ধরনের লীলা করে থাকেন, অন্য অন্য লোক গেলে তিনি সাড়া দেন না, দরজা বন্ধ করে থাকেন। ছিল বিমলা প্রসাদ সরস্বতীপাদ গিয়ে ডাকছেন, বাবাজি মহারাজ আমি আপনার দাস এসছি, বেশ কয়েকবার ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলে হাসতে হাসতে বেরিয়ে এলেন, আমার প্রভু এসছেন, আমার প্রভু এসছেন, আসুন আসুন বলে তিনি সুন্দর করে বসালেন তাকে যত্ন করে। মহাপুরুষগণের লীলা বড় বিচিত্র, বললেন আমার প্রভু আপনি এসছেন, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের কোনো একটা শ্লোকের একটু উচ্চারণ করুন আপনি দয়া করে, একটা শ্লোক বললেন, ছিল প্রভুপাদ বিমলা প্রসাদ সরস্বতী বললেন এই শ্লোকের একটু ব্যাখ্যা শুনতে ইচ্ছে হচ্ছে আপনার কাছে, এটি যদি করেন। এই শ্লোকের ব্যাখ্যা করলেন শিল বিমলা প্রসাদ সরস্বতী, অপূর্ব ব্যাখ্যা, যেখানে সরস্বতী স্বয়ং তার কণ্ঠে বসে রয়েছে, তার নাম বিমলা প্রসাদ সরস্বতী। শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বললেন, বা বাবা কি সুন্দর ব্যাখ্যা, বড় সুন্দর হয়েছে। আচ্ছা আমার প্রভু, এই শ্লোকের ব্যাখ্যা যদি এরকম হয় কেমন হয় বলে নিজে ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। শিল বিমলা প্রসাদ সরস্বতী খালি তাকিয়ে রয়েছেন অবাক হয়ে, যে লোকে বলে শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নাকি ভালো শিক্ষা দীক্ষা তার নাই, কিন্তু আমি তো দেখছি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সর্বাঙ্গীন শিক্ষা তার জীবনে ফলিত রূপে দেখা যাচ্ছে। যাকে কৃষ্ণ পরিপূর্ণরূপে কৃপা করেছেন তার কি অর্থের কোনো অভাব হয়, অর্থ মানে তার মানে। শিল বিমলা প্রসাদ সরস্বতী বলছেন, যেভাবে তিনি এরকম ব্যাখ্যা করলেন শ্লোকের, কোনো সাধারণ মানুষের ক্ষমতা নয়, কোনো পণ্ডিত কোনো দিন এরকম ব্যাখ্যা করতে পারে না। আমি অবাক হয়ে খালি শুনলাম, তাতে বুঝলাম বাহ্যদৃষ্টিতে আপনাদের কাছে তিনি ভাগবতী মহাপুরাণের উপদেশ, বাইরের দৃষ্টিতে দেখা যাচ্ছে উনি করেন না, পরমহংস গঙ্গার তীরে বসে রয়েছেন, কিন্তু তারই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সমস্ত অর্থ হৃদয় জুড়ে বসে রয়েছে। তার প্রত্যেকটা আচরণ চরিত্র স্বভাব ব্যবহারের মধ্যে যেন মনে হচ্ছে ভাগবতী মহাপুরাণ পরিস্ফুটিত রূপে আমাদের সামনে প্রকাশ করেছে নিজের স্বরূপকে। তে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেব মায়াম স্ত্রী শূদ্র হুণ সবরায়োপি পাপ জীবা ইয়দ্ভুত ক্রম পরায়ণ শীল শিক্ষা তীর্যগ জনায়পি কিমু শ্রুত ধারণায় যে। যারা অত্যন্ত পতিত বলে মনে করেন, যাদের বেদেতে অধিকার নাই, স্ত্রী আতি শূদ্র হুন সবর যে ওপি পাপ, আরও যে সমস্ত পাপী জীব আছেন, তারা যদি এই পরমহংস গুরু বৈষ্ণবগণের যাদের জীবনে ভাগবতী মহাপুরাণ প্রতিফলিত রূপে নিজের স্বরূপকে দেখাবার চেষ্টা করছেন, সেই সব গুরু বৈষ্ণবের চরিত্র স্বভাবকে যদি আপনারা অনুশীলন করেন, তাহলে অনায়াসে আপনারা ভগবানের কাছে পৌঁছে যেতে পারেন। আমি প্রমাণ সম্বন্ধে উল্লেখ করেছিলাম সকালে, সুতস্য পুংসাম সুচির সমস্য নাঞ্জ শাশুরীর ভৃত অর্থ তত্তৎ গুণানুশবনম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ জেশাম। যারা ভগবানের চরণকমলকে হৃদয়তে অবরুদ্ধ করে রেখেছেন, তাদের চরণকমলের মহিমা যদি আমরা শ্রবণ কীর্তন করি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর বিপরীত পক্ষে যদি আমরা এসব ত্যাগ করে দিয়ে কেবল বেদ বেদান্ত আদি পাঠ করে শ্রাদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় উপবাস বিভিন্ন করে নিজেকে সংশোধন করার চেষ্টা করি, তাতে ভগবত প্রাপ্তির সম্ভাবনা কম। বরঞ্চ বহু সময় যে এই সমস্ত ক্রিয়াকর্ম করে আমি কাটালাম, বেদ আদি অধ্যয়ন সুতস্য পুংসাম সুচির সমস্য, বহু পরিশ্রম করলাম শ্রদ্ধা অধ্যায়, কিন্তু যদি আমি গুরু বৈষ্ণবের পবিত্র চরিত্রাবলী গুণাবলী আলোচনা করতাম, তাহলে আমার চরম মঙ্গল হয়ে যেত, ভগবানের কৃপা হয়ে যেত। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে ভাগবত বিষয়ে রাজা পরীক্ষিতের প্রশ্ন, দেবর্ষি নারদ গুণাতীত ভগবান ভগবানের গুণকীর্তনে নিয়োজিত হয়েছিলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, দেবর্ষি নারদ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের গুণকীর্তনে নিয়োজিত হয়েছিলেন, যে যে ব্যক্তির নিকট যে প্রকারে তিনি যখন যখন কীর্তন করেছিলেন সেই সমস্ত অবগত হতে আমার ইচ্ছা হচ্ছে। সকালে আলোচনা করা হয়েছিল, আর দ্বিতীয়বার করা হবে না। শৃণ্যতঃ শ্রদ্ধয়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি ধৌতাত্ম পুরুষ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চতি মুক্ত সর্বপরিক্লেশ পান্থ স্বশরণম যথা। পান্থ যেমন অনেক পরিশ্রম করে বহু নগর দেশাদি ঘুরে যখন নিজের স্থানেতে পৌঁছান, যখন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেন, সেরকম ধরনের যারা ভগবানের গুণকীর্তন করেন তারা কখনোই, যারা অনুভবের রাজ্যে পৌঁছেছেন তারা কখনোই ধৌতাত্মা পুরুষঃ, মানে হল যেসব জীবাত্মাগণ ভগবানের বিমল কথা কীর্তন শুনতে শুনতে গান করতে করতে পরম পবিত্র হয়ে গেছেন, ধৌত আত্মা মানে যার হেতু অন্তঃকরণ ধুয়ে নির্মল হয়ে গেছে, অর্থাৎ যেটা কিছুদিন পরে আপনারা গুণ্ডিচা মান্দন লীলা শুনবেন সেইটার সার্থক স্বরূপ। চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় গৈরূপচন্দ্রিকা বিতারণম বিদ্যাবধুর জীবনম আনন্দানবুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম সর্বাত্মসমরম পরম বিয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি এ সম্বন্ধে আবার পরে আলোচনা করব আসছেকাল। যে প্রসঙ্গ চলছিল সেখানে পরীক্ষিতের প্রশ্নে সুখদেব কর্তৃক ভগবত উক্ত ভাগবত কথন, সুখদেব গোস্বামী ভাগবত কথা কিঞ্চিত বলতে আরম্ভ করলেন। বলতে আরম্ভ করে প্রথমেই যে আমাদের যে চিন্তা, আমাদের মনে যে সংশয় রয়েছে যে ব্রহ্মাজি জগৎগুরু, জগৎগুরু জগৎ স্বামীর পরম গুরু, সেই আদিদেব বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা সৃষ্টি করবার ইচ্ছায় নিজের অধিষ্ঠানেতে উপবেশন করে সৃষ্টি কিভাবে করব, সৃষ্টি কিভাবে হতে পারে, এই ধরনের চিন্তায় নিমজ্জিত আছেন। কেমন করে আমি সৃষ্টি করব, কিভাবে সৃষ্টি করা সম্ভব হতে পারে, এই ধরনের আলোচনা করছিলেন। অনেককাল চিন্তা করেও কোনো সমাধানে তিনি উপনীত হতে পারলেন না। প্রপঞ্চ নির্মাণ কিভাবে হতে পারে এ বিষয়ে অভিমত বা অভিব্যক্ত, মানে তার যে অভিমত সেটা কোনো পরিপূর্ণ স্বরূপ ধারণ করল না, বুঝতে পারছেন না, তিনি প্রজ্ঞা দৃষ্টি লাভ করতে পারছেন না। অনেক চিন্তা করে যখন চিন্তায় বিহ্বল অবস্থায় রয়েছেন তখন নিজের স্থানে বসে বসে দুটো শব্দ শুনলেন, তপ তপ শুনলেন। তপ এটা কি, এর মানে কি, এটাকে ভগবান অনুভব করিয়ে দিলেন, জলের মধ্যে থেকে উচ্চারিত হলো এই দুটো শব্দ। এই দুটি অক্ষরের ক থেকে ম পর্যন্ত ২৫টিকে শব্দ যারা ব্যাকরণ পড়েছেন তাদেরকে স্পর্শবর্ণ বলা হয়, ক থেকে ম পর্যন্ত, ক খ প গ ঘ এই করতে করতে ম পর্যন্ত, তা ষোড়শ এবং একবিংশ অক্ষর এই দুটোকে যদি চুজ করে নেওয়া হয়, আলাদা নেওয়া হয় ষোড়শ আর একবিংশ দুটো শব্দ, তাহলে ত আর প থাকে তপ। এই শব্দটি শ্রবণ করলে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করতে থাকলেন, কি ব্যাপার, কোথা থেকে এলো এই শব্দ। শেষকালে ভগবান যদি অন্তর্যামী রূপে তাকে কিছু অনুভব করিয়ে দেন, তপমানে তিনি নিজের যে বহিঃপ্রজ্ঞা চালিত বৃত্তির দ্বারা নিজের কারণ এবং এই সমস্ত কারণের মূল তাকে অনুসন্ধান করতে যাওয়া, এই যে চেষ্টা, তিনি বুঝতে পারলেন এটাকে ত্যাগ করা উচিত। বহিক প্রজ্ঞা চালিত বুদ্ধির দ্বারা অধ্যক্ষ যে ভগবান ভগবত সম্বন্ধে, অধ্যক্ষ যে জগতের ভগবান সম্বন্ধে কোনো কিছু বিষয় জানতে যাওয়া মূর্খতা ছাড়ার কোনো কিছুই নয়। আমরা যে সবচেয়ে বড় মূর্খ সেটি প্রমাণিত হয় যখন আমরা আধ্যাত্মিক বিচার অবলম্বন করে অগ্রসর হতে থাকি। তিনি অনুভব করলেন যে আমার কেন যেন মনে হচ্ছে আমার আধ্যাত্মিক বৃত্তিকে ছেড়ে দিয়ে কে যেন বলছে অন্তর্মুখী হয়ে যাও। আপনারাও যদি নিজের জীবনে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন যে বা যারা গুরু বৈষ্ণবের কৃপাতে অন্তর্মুখী হয়ে গেছেন, বাইরের আর কোনো কিছু ভাল লাগে না, কিছু দেখতে এমনি থাকতে হয় তাই আছেন। আর যে সংসার মর নাহি লাগে ভালো, এরকম একটা অবস্থা। অন্তর্মুখী হয়ে যাওয়া মানে হলো ধীরে ধীরে সেই পরম সত্য, সেই পরম সত্য বস্তুটাকে বাইরের জগতে না খুঁজে অন্তরের মধ্যেই সে অমৃত রয়েছে যেটাকে খুঁজবার অন্বেষণের চেষ্টা করা। তপ, এই দুটো বাক্যে তপ, তপ এর দ্বারা তিনি উপলব্ধি করলেন যেন তপস্যা করতে বলছেন, অর্থাৎ অন্তর্মুখী করে দাও, বহির প্রজ্ঞাচালিত বৃত্তির দ্বারা তুমি কিছু করো না। তখন তিনি স্থির হয়ে বসে বললেন, চিন্তা করতে থাকলেন, বাইরের আর চিন্তা ছেড়ে দিলেন, এবার আত্মস্থ হলেন ব্রহ্ম। এই ব্রহ্মা কী করলেন, শ্বাস এবং জ্ঞান কর্মেন্দ্রিয় সংযমপূর্বক, যেটা আমি একটু আগে বললাম, করে তপস্যায় নিযুক্ত হলেন। দিব্য সহস্র বছর তিনি নানারকম চেষ্টা করলেন। তার আগেতে তিনি আমার কারণ কে, আমি কোথা থেকে এলাম, আর যেটার ওপর বসে রয়েছি সেটাই বা কী, একটা পদ্ম তার ওপর তিনি বসে রয়েছেন। সমগ্র চৌদ্দ ভুবনটা ব্রহ্মা যে পদ্মের নালে পদ্মের উপরে অধিষ্ঠিত আছেন, তার ওই যে স্টেম আছে পদ্মের যে ডগাটা আছে তার মধ্যে চৌদ্দ ভুবনের অধিষ্ঠান, ওপরে ব্রহ্মা আছেন, সবচেয়ে ওপরে ব্রহ্মা। তিনি অনেক চেষ্টা করে ওই পদ্মের নালের ভেতর দিয়ে নিচে গেলেন, আবার উপর উঠছেন, নিচে যাচ্ছেন, আবার উপর উঠছেন, অনেক সময় নষ্ট করে ফেললেন, কিছুই বুঝতে পারলেন। এভাবে তিনি নিজের জীবনের অনেক সময় নষ্ট করে ফেললেন, খালি নিচে যাচ্ছেন ওপরে উঠছেন, নিচে যাচ্ছেন ওপরে উঠছেন, কিছু বুঝতে পারছেন না কী হলো। তারপরে এই ঘটনাটা আমি বললাম, তিনি আত্মস্থ হয়ে বসে পড়লেন, তপস্যা শুরু করলেন। দিব্য সহস্র বৎসর তপস্যার ফলেতে ভগবান পরাৎপর হরি অখিলেশ্বর তার উপর সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তিনি তার নিজের ধামকে দেখালেন, ঠিক যেমনভাবে বৃন্দাবনেতে গোপবালকগণ যখন আবদার করেছিলেন, এ কানাই ও বৈকুণ্ঠ জগৎ দেখায় আমাদেরকে, দেখিয়ে দে কেমন হয়, কিছু বলে দেখাবো দাঁড়া, বল না এখনই দেখা। তখন তিনি বৈকুণ্ঠ লোককে দেখিয়ে দিলেন, ও বলল বাবা কী, গোপবালকগণের এইসব ইচ্ছা তিনি পুরো, হ্যাঁ আমাদের বৈকুণ্ঠ লোক দেখা, তুই তুই তো সব পারিস দেখা। ওরা আগুন লেগে গেলে চিন্তা পড়ে না, বললো আমাদের তো কৃষ্ণ আছি, আগুন লেগে গেছে কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত কৃষ্ণের ওপর ভরসা রেখে নাকে সর্ষে তেল দিয়ে রয়েছে আনন্দ, কোনো চিন্তা নেই। যারা কৃষ্ণের ওপর এরকম ভরসা রাখেন তাদের জীবন মধুময় হয়ে যায়, অমৃতময় হয়। কিন্তু এসব মুখে বলা সোজা, কিন্তু যেসব মহাপুরুষগণ নিজের জীবনেতে এইসব আচরণ করেছেন, পালন করেছেন, তারা ছাড়া বাদবাকি কেউ অনুভব করতে পারবেন না। এরও শুনবেন, বৈকুণ্ঠ জগৎ দেখালেন, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, পঞ্চ ক্লেশ মোহ ভয়ের লেশ মাত্র সেখানে নাই। আহা, বৈকুণ্ঠ মানে হলো যেখানে কুণ্ঠা ধর্মের অবস্থিতি নেই। এই জগৎটাকে বলা হয় কুণ্ঠাময় জগৎ, এই জগৎটাকে বলা হয় কুণ্ঠাময় জগৎ, মেটেরিয়াল জগৎ। এখানে কোনো না কোনোভাবে কুণ্ঠাময় হৃদয়ের অবস্থা হয়ে থাকে। সাম সর্ট অফ হেজিটেশন অলওয়েজ দেয়ার, সবসময় কোনো না কোনো একটা সংশয়, পরিষ্কার হৃদয় নেই। দিলটা, এই যে দিলটা হৃদয়টা আছে, এটাকে টান মেরে খুলে দিলে ভগবানের কাছে সোজাসুজি হয়ে গেলে ব্যাস কাজ হয়ে গেল, কিন্তু সেটা বলা সোজা, অত সোজা নয়। নিজের হৃদয়টাকে খুলে দেওয়া, খুলে জঞ্জালগুলোকে সব বের করে দিয়ে পরিষ্কার করে দেওয়া ভগবান, আর তখন সোজাসুজি দেখা যায়। নিজের হৃদয় যখন নির্মল হয় সমস্ত বোঝা যায়। ভগবত তত্ত্ববিজ্ঞানকে হৃদয়েতে স্থান দিতে গেলে একটাই গুণাবলীর দরকার, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে। একটা কথাতে সব শেষ, এত কথা আলোচনা করে দার্শনিক, হ্যাঁ দার্শনিক আলোচনা তো দরকার, এত দার্শনিক আলোচনা একটা কথাতে শেষ হয়, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে, ব্যাস হয়ে গেল। পারবে সরল হতে? সরল হওয়া অত সোজা না, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইল। কত সুন্দর সুন্দর কথা জগদানন্দ পণ্ডিত বলেছেন, একটা খালি প্রেম বিবর্ত যদি এরকম থাকে ব্যাস ভগবত প্রাপ্তি হয়ে যায়। যদি প্রেম ভক্তি চন্দ্রিকা এখানে থাকে আমার, এই প্রেম ভক্তি চন্দ্রিকা ধরে ভগবানের কাছে চলে যাওয়া, সেলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের এইখানে ট্যাঙ্কিতে নাম পড়ে থাকতেন, প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা, এই পাতলা পাতলা দুটো ছোট্ট, ওটা নিয়ে ভগবানের কাছে চলে যাওয়া যায়। কিন্তু বুঝলে তো, বান্দরে সিনে কলা আর সুয়ারে সিনে কুসু, এই হচ্ছে আমার অবস্থা। বাস্তবিকভাবে সরল হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া নেই, হয়ে গেল। যদি গৌরাঙ্গের সঙ্গে কেউ প্রেম রাখতে চায়, তাহলে বলছেন যেন ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের সঙ্গে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, ব্যাস হয়ে গেল। একটা কথা দিয়ে সব মাথায় ঢুকে গেল, বাহ কি সুন্দর কথা বলো তো। ছোট হরিদাস যা যা শিক্ষা দিয়েছেন ছোট হরিদাসকে কেন্দ্র করে, ছোট হরিদাসকে কেন্দ্র করে যা শিক্ষা মহাপ্রভু জগতে স্থাপন করেছেন, সেটা আমার জীবনে যদি নাই এলো, তাহলে আমি গৌড়ীয় মঠের বলে পরিচয় দিয়ে কী লাভ হলো? লাভ তো হলো না। গৌড়ীয় বলে পরিচয় দেওয়ার অধিকার তারই আছে যে সম্যকরূপে গৌরাঙ্গের বলে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, গৌরাঙ্গের সংকীর্তন যজ্ঞে। আর গৌরাঙ্গের সংকীর্তন যজ্ঞে কেউ বাস্তবিক আত্মসমর্পণ করেছেন কিনা, নিজেকে আত্মোৎসর্গ করেছেন কিনা তার প্রমাণ কি? যেমন দেশ মাতৃকার জন্য, স্বাধীনতার জন্য যখন এক একজন দেশমাতা বন্দে মাতরম বলে দিয়ে দিল, মা দেশ মায়ের জন্য নিজের জীবনকে দিয়ে দিল, ওরা কিন্তু আর পিছিয়ে আসেনি, পিছিয়ে এসেছিল ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশ। আমি এসব কথা বলতে বসি, এগুলো জড়জগতের কথা, তথাপি একটা কারণ, জড়জগতের কথা হলেও এই এই পর্যায় পর্যন্ত ওঠার মতো যোগ্যতা কার আছে দেখিয়ে দিন। বড় বড় কথা লেকচার দিয়ে লাভ নেই, এই যে এ পর্যন্ত উড়ে যে দেশমাতার জন্য প্রাণকে অনায়াসে দিয়ে দিচ্ছেন, এই পর্যন্ত উঠেছেন কে আছে সমাজে দেখাক, সমাজে কে কে আছে দেখাক দেশমাতার জন্য প্রাণ দিয়ে দেবে, আর ভগবানের জন্য প্রাণ দেওয়া তো অনেক বড় কথা, সেটা তো চারটিখানি কথা না। এক এক কথায় সূর্য সেন মাস্টারদার কথাতে দেশমাতার জন্য প্রাণ দিতে পারবে তোমরা? হ্যাঁ আমরা প্রাণ দেবো, ছোটো ছোটো ছেলে স্যার 16 বছর 18 বছর দিয়ে দিচ্ছে প্রাণ। কিন্তু যখন গুরুচরণে আশ্রয় গ্রহণ হয়েছিল, যখন দীক্ষা গ্রহণ হয়েছিল, তখন আমার প্রতিজ্ঞা করার কথা ছিল আত্মনিবেদন পরিপূর্ণরূপে দেবে, তোমার নিজের কোনো ইচ্ছা থাকবে না। অর্থাৎ যেভাবে দেশমাতার জন্য স্বাধীনতা সংগ্রামীদের প্রাণটাকে দিয়ে দেয়, আমি গল্প বলছি না, তার উদাহরণ দিলে আপনি এক্ষুনি বুঝে যাবেন। চৈতন্য চরিত আমি তো থেকেই উদাহরণ দেবো, কেন গৌড়ীয় দর্শনের আলোকে আমি ভাগবত আলোচনা করতে বসেছি, এই জন্য গৌরাঙ্গ মহাপুর শিক্ষাতে খালি ঘুরে ফিরে আমাকে যেতে হচ্ছে। বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষার আলোতে এইসব আলোচনা করা দরকার। যারা দীক্ষাকালে গুরুচরণে আত্মসমর্পণ করে দেন, যেটা শাস্ত্র বলছেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতরে করে আত্মসম। একটা উদাহরণ আমি ফিরে যাই, আমি এত বড় মিথ্যুক, এত বড় আমি ঠগ, এত বড় আমি জোচ্চোর যে পরমহংস গুরুচরণকেও আমি ঠকাতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন দেখো বাবা আত্মনিবেদন হলে তাহলে আমার হৃদয়ের সমস্ত যা যা কিছু আছে তোমার পেতে দেরি লাগবে না, কিন্তু আমি কিছুই পেলাম না, কারণ গুরুচরণকে আমি ঠকাতে চেয়েছিলাম, আমি আত্মনিবেদন করি নাই। কথা ছিল গুরুচরণের জন্য আমি আমার প্রাণকে দিয়ে দেব, কিন্তু আমি দিতে পারি না। ছিল ভক্তি বিলাস চিত্ত গোস্বামী মহারাজ বলতেন, তিনি কুঞ্জদা ছিলেন, কুঞ্জদা জীবনী দু আড়াই বছর হলো লেখা হয়ে পড়ে রয়েছে, ছাপানো হয়নি, পড়লে আশ্চর্য হবে। মিথ্যে কথা বলেছিলেন, আমাকে দিয়ে কষ্ট করে লেখালেন, তারপর পড়ে রয়েছে, কোনো না কোনো সময় সেটা প্রকাশিত হবে। ছিল ভক্তি বিলাস চিত্ত গোস্বামী মহারাজ বলেছিলেন যারা গুরু বৈষ্ণবের সেবার জন্য ছুটে আসছেন তারা মনে রাখবেন, গুরু বৈষ্ণবের সেবা করা আগে এই কথাটা মনে রাখবেন, আপনারা কিন্তু আগুনে ঝাঁপ দিচ্ছেন। ছিল কেশব গোস্বামী মহারাজ বিনোদদা প্রভুপাদের জন্য আগুনের সম্মুখে চলে গেছিলেন, সবাই মিলে মারছে এত বড় বড় ইঁট, তিনি বলছে মারুক আমাকে মারুক আমি মরব, মৃত্যুর সম্মুখে চলে গেছিলেন। গুরুভক্তির এইসব হচ্ছে লক্ষণ, আমি বানিয়ে কথা বলতে বসি নাই, প্রত্যেকটা এক্সাম্পল। গুরুচরণের জন্য আমাকে জীবন দিতে হবে মানে কি, গুরুচরণ যে সত্যতে প্রতিষ্ঠিত রয়েছেন, যে সত্যতে আমাকে দীক্ষিত করেছেন, সেই সব অক্ষয়তম সত্য কথা বলতে গিয়ে আপনাদের কাছে যে যত আক্রমণ আমার উপর আসুক সেগুলো আমি সহ্য করব, আর তাতে যদি মরতেও হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই। তিনি আমাকে সত্যতে দীক্ষিত করেছেন, মিথ্যেতে দীক্ষিত করেন নাই। ভগবান সত্যস্বরূপ, সেই সম্বন্ধে আমি পাঁচ সাত দশ দিন আগেও আলোচনা করেছিলাম, সত্যব্রতম সত্য ইত্যাদি শ্লোক আলোচনা করা আবার কোনো সময় করব। ছিল সনাতন গোসাঁয়ের ওপর ভগবান একটা অপূর্ব পরীক্ষা করেছিলেন। ছিল সনাতন গোসাঁয়ের গায়ে কুণ্ডু রসা অর্থাৎ চুলকায় রক্ত পরে পুঁজ হয়েছে, সচ্চিদানন্দ স্বরূপ ভগবানের আর সাধুগণেরও তাই, চিন্ময় স্বরূপ। সনাতন এই শরীর নিয়ে পৌঁছালেন কোথায়, বলছেন নীলাচলে পৌঁছালেন। নীলাচলে ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর যেখানে লীলা করছেন সেখানে পৌঁছালেন। ঝাড়িখণ্ডের এইসব জল এইসব নিয়ম করেন নাই, কখন তার এ ধরনের হয়ে গেছে গায়ে কুণ্ডুরসা, তিনি নির্বেদ প্রাপ্ত হলেন, বললেন আমি আর এই শরীর রাখতে ইচ্ছে করছে না, প্রভু এসে খালি আমাকে আলিঙ্গন করেন আদর করেন, আর আমার যত গায়ের ক্লেদ এই পুঁজ রক্ত প্রভুর গায়ে লেগে যায়, সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি উপনিষদ বলার সুবর্ণবর্ণ হেমাঙ্গ সোনার মতো বরণ চন্দনে লিপ্ত, কার কথা বলছেন, কার কার কথা, সোজা কথা চৈতন্য মহাপ্রভু, সোজা কথা আর কাউন না, মায়াপুরী সপ্তপুরী মায়াপুরী, মায়াপুরীকে ওই মায়াপুর বোকালোকগুলো তারপরেও বুঝতে পারেন। সনাতনের সংকল্প মহাপ্রভু বুঝতে পেরে গেছেন, জানতে পেরে গেছেন যে সনাতন রথের তলায় রথের চাকায় প্রাণ দেবে বলে ঠিক করেছে। মহাপ্রভু এসে সনাতনের কাছে বসলেন আদর করে। সনাতন, যদি যদি এই প্রাণটাকে বিসর্জন দিলেই ভগবানকে পাওয়া যায় তাহলে এরকম আমি প্রাণ কোটিবার আমি বিসর্জন দিয়ে দেব। সনাতন, যদি এই শরীরটাকে দিয়ে দিলেই ভগবানকে পাওয়া যায় এরকম শরীর আমি দিয়ে দেব। আমাদের বৃন্দাবনে রসিক ভক্তগণ বলেন, আগর গর্দন দেখে ভি ভগবান মিলতা হ্যাঁ তো ভি সস্তা, বহুত সস্তা। বোঝা গেল কি বললাম? যদি এই গর্দানটা দিয়ে ভগবানকে পাওয়া যায় তো বললো খুব সস্তায় পেয়ে গেলাম, এত সস্তা, গর্দানটাকে দিয়ে দিলাম দিয়ে ভগবানকে পাওয়া গেল। আরে বাবা, এত সস্তা পাওয়া গেল, হ্যাঁ এত সস্তায় ভগবান পাওয়া যাচ্ছে। চৈতন্য মহাপ্রভু আমাদের বহু সস্তায় ভগবানকে পাওয়া পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমি মহামূর্খ তাই জন্য আমি পারলাম না। যেটা প্রবোধানন্দ সর প্রকাশানন্দ সরস্বতীকে বারাণসীতে বসে তিনি বলেছিলেন, গুরু মোরে মূর্খ দেখি করিলেন শাসন, তুমি মূর্খ তোমার নাহি বেদান্তে অধিকার। সাক্ষাৎ ভগবান এইসব কথা বলে তার অহংকারটাকে ভাঙছেন। তুমি কেবল কাজ করো, সংকীর্তন কর, নাচো গাও ভক্ত সঙ্গে, নাচো গায় ভক্ত সঙ্গে করো সংকীর্তন। কিন্তু আমার মাথায় ঢুকল না সংকীর্তনটা কি, কিরকম চরিত্র, কিরকম স্বভাব হলে, কিরকম গুরু লাভ হলে, কিরকম গুরুচরণে পরমহংস চরণে আত্মনিবেদন করলে চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়ের পরমহংস, তাহলে আমার এই সংকীর্তন যজ্ঞেতে অধিকার হবে। সংকীর্তন সংকীর্তনৈক পেতর, এই নিতাই এবং গৌর, তাহলে সংকীর্তনের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। শাস্ত্র বারবার বলছে কিন্তু আমার এই মাথাটা ঢুকছেন। সংকীর্তনের নৈব সর্বা সর্বস্বার্থ অভিলভ্যতে, সর্বস্বার্থ অভিলভ্যতে, সর্বস্বার্থ অভিলভ্যতে, কেবল সংকীর্তনের দ্বারাই সমস্ত কিছু লাভ হবে। কৃষ্ণ প্রেম পর্যন্ত ভগবত প্রাপ্তি হয়ে যাবে সংকীর্তনের দ্বারা, কিন্তু কেউ কৌতুক করছে না, কেউ কেউ করছে কি, যেও করছে সেই কীর্তনের দ্বারা ভগবান সন্তুষ্ট তো হচ্ছেই না। আবার পাবলিককে সন্তুষ্টির জন্য কত হাততালি হবে, কত প্রণামী পড়বে, সেই জন্য আবার কীর্তন হয়। ভগবানকে সন্তুষ্ট করার জন্য কেউ কারোর মাথা ব্যথা নেই, আর দেখা যায় না কিছু না কোথায় রয়েছে তাই ঠিক নেই, কী দরকার আছে। হ্যাঁ লোকগুলোকে তো দেখা যাচ্ছে, মাগুলো হাততালি দেবে, প্রণামী দিয়ে দেবে, একটু ভালো করে কীর্তন করে একটা চুল ফুল নাড়া দিয়ে একটু শুনিয়ে দিল। ভগবানকে সন্তুষ্টি করবার জন্য কারোর কোনো মাথা ব্যথা নাই, তাই জন্য ভগবানকে পাওয়া যাচ্ছেন। ভগবানকে পাওয়া অত্যন্ত সোজা, কলিকালে চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। সনাতন গোসাইকে বললেন, সনাতন যদি এই শরীরটাকে দিয়ে যদি ভগবানকে পাওয়া যায় তাই এরকম শরীর আমি কোটিবার দেবো। বল তার মানে, বল তুমি চালাকি করছো, রথের তলায় প্রাণ দেবেন মহাপ্রভু আগেই জানেন। মুরারিগুপ্ত যখন নিজের শরীরটাকে রাখবেন না, কাতি বানিয়েছেন একটা, মহাপ্রভু সকালবেলা এসে বলছেন, যখন ওই আমি মজার কথা বলেছিলাম ছোট্ট বয়সে, আর নিত্য সম্বন্ধ তাদের গৌরাঙ্গ আসতে তো নিত্য ভৃত্য, আর যখন পাতের সামনে এসে এরকমভাবে করলেন তখন মুরারি এরকম চোখ পাকাচ্ছে এরকমভাবে, হ্যাঁ কর, এই মুরারি চোখ পাকাবি না, বাচ্চা মুরারি চোখ পাকাবি না বলছি, হ্যাঁ যে ভক্তি মানে না তার পাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিই বেটা। নিত্য সম্বন্ধ ভগবান এবং ভক্ত, এ তো নিত্য সম্বন্ধ। কতদিন বাজার করতে গিয়ে, কতদিন বাজার করতে গিয়ে শ্রীধরকে ঠকিয়েছেন, শ্রীধর বলে তুমি যাও তো অন্য জায়গায় যাও, তুই আমার কাছে কেনাকাটি করতে এসো না, এলে রোজ তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। বলে ঝগড়া হবে না, তুই আমাকে দিয়ে দে। বলে দেবো কি এমনি, আমার গঙ্গা পুজো করতে হয় না। বলে গঙ্গা পুজো গিয়ে কী করবি, গঙ্গা তো আমার দাস, এ ব্রাহ্মণ হয়েছ এইসব কথা বলতে লজ্জা করে না তোমার, যাও অন্য জায়গায় যাও, এখানে আমার সঙ্গে রোজ টানাটানি, আমি তোর থেকেই নেবো, তোর খলা এই যে থোর কলা মোচা না হলে আমার হবে না, বলে আমাকে নেবেও আবার রোজ ঝগড়া করবে, এই মোচাটা এত গর্ভমোচা নিয়েছে, মোচাটা নিয়ে বলল এত দাম আমার লাগবে, না এত দাম অর্ধেক দাম বল, হ্যাঁ অর্ধেক আমি দিতে পারবো না, দিয়ে দাও মোচা। একবার মহাপ্রভু টানছেন এরম, হ্যাঁ দিয়ে দাও, এরম টানছেন, আমি দেবো না মোচা, হবে না এই দামে তো, হবে না এই দামে তো, হবে না যাও। এরকম ভগবানের সঙ্গে ভক্তের লীলা। তিনি তো পরে বুঝলেন যে এইটি এইনি হচ্ছে ভগবান, যা চরণ থেকে গঙ্গা এসছে, আমি গঙ্গা পূজা করে তার ভালোবাসা পেলাম। শ্রীধর কবে বুঝল? যখন মহাপ্রভু অষ্টপ্রহর বসে রইলেন, শ্রীধরকে ডাক, শ্রীধরকে ডাক, শ্রীধর কোথায়? শ্রীধর এসে দেখে এই কি কাকে দেখছি, যাকে ব্রাহ্মণের ছেলে বলে জানতাম, এ তো দেখি বাপ রে বাপ, বসে রয়েছে একেবারে শ্রীনারায়ণের খট্টায়, তখন হয়ে গেছে। এইভাবে মহাপ্রভু কৃপা করেন ভক্তগণকে। তাহলে আমরা দেখলাম সনাতনের ভেতরে যে ভাবটা, তখন সেইটাই ব্যাখ্যা করে মহাপ্রভু বলেছেন সনাতন। হরিদাসকে বলছে হরিদাস বিচার করো তো, তুমি বিচার করো এই কত বড় অন্যায় করছে, এ আত্মনিবেদন করেছে আমার কাছে, সনাতনের কথা বলছে, সনাতন আমার কাছে আত্মনিবেদন করেছে। তা আত্মনিবেদন করলে সনাতন তোমার শরীরটা এখন আমার শরীর, তোমার শরীরটা এখন তুমি রথের তলায় দেবে কি কোথায় দেবে, তোমার অধিকার কোথা থেকে হলো, বোঝা গেল? মহাপ্রভু বলছেন হরিদাস, একজনের সম্পত্তি যদি কাউ কাছে রাখতে দেয়, সে কি সেই সম্পত্তিটা অপচয় করতে পারবে? হরিদাস বলছে না, দেখো এ কী অন্যায় করছে জ্ঞানী হয়ে, এই শরীরটা তখন আমার শরীর, এই শরীরের দ্বারা আমি কত সাধন করব, আর এই চাইছে আত্ম এই রথের তলায় প্রাণ দেবে, খবরদার এ ধরনের বিচার যেন তোমার না আসে। সেই দিনই মহাপ্রভু কী করলেন, তাকে আলিঙ্গন করে তার ভেতরে যত কুণ্ডুর আসা সব পরিষ্কার করে দিলেন। এ হচ্ছে ভগবানের লীলা, পুরুষোত্তম ভগবানের অপূর্ব লীলা। ব্রহ্মাকেও অপূর্বভাবে তিনি কুণ্ঠা বর্জিত যে বৈকুণ্ঠ জগৎ, তার এক ঝলক দর্শন করালেন, বৈকুণ্ঠ বৈকুণ্ঠ জগৎ দেখালেন অপূর্ব। এই জগতে কুণ্ঠা ধর্ম, স্ত্রী স্বামীর কাছে সব খোলে না, স্বামী স্ত্রীর কাছে সব খোলে না, ছেলে মেয়েরা মা বাবার কাছে সব খুলে বলবে না, সব ঢাক ঢাক গুর গুর, এইভাবে এই জগতে সবসময় কুণ্ঠা ধর্ম। বৈকুণ্ঠ জগতে এইসব চালাকি চলে না, সেখানে পচা জিনিস এলাও হয় না, যা কি দুর্গন্ধ দূষিত, হ্যাঁ এই সমস্ত জিনিস ওখানে চলে না, সেগুলো ফিল্টার হতে হতে ফিল্টার হতে হতে বিরজার পারে যাবে, বিরজাতে বিগত রজা সমস্ত ময়লাকে ধুয়ে দিয়ে তারপর সেখানে ব্রহ্মলোক আদি অতিক্রম করে সদ্যমুক্তি এবং ক্রমমুক্তির কথা আলোচনা করেছিলাম। এইভাবে সেখানে পৌঁছে যাবে ব্রহ্মা, সেখানে অবাক হয়ে সেই সব জগতের বৈকুণ্ঠ জগৎ যখন দেখালেন, সেখানে অবাক হয়ে দেখছেন শ্যামাবদাতা শতপত্র লোচনা পিসঙ্গ বস্ত্রা সুচরু সুরুচ সুপেশ সুপেশ সর্বে চতুর্বহব উন্মিষৎমণি প্রবেক নিষ্কাভরণ সুবর্চস শ্যামাবদাতা শতপত্র লোচনা পিসঙ্গ বস্ত্র সুরুচ সুপেশ সর্বে চতুর্বহব উন্মিষৎমণি প্রবেক নিষ্কাভরণ সুবর্চস প্রবাল বৈদুর্য মৃণাল বর্চস পরিস্ফুরত কুণ্ডল মৌলি মালিনহা। বৈকুণ্ঠের পার্শ্বদরা আছে তারা শ্যামবর্ণ ও অপূর্ব উজ্জ্বল শ্যামবর্ণ, অপূর্ব তাদের পীতাম্বর চতুর্ভুজ, আহা মণিময় তাদের অঙ্গদ বালা বিভিন্ন বক্ষের আবরণ বৈদুর্যমণি, আহা কি তেজ! এই সমস্ত দীপ্তিশালী কুণ্ডলধারিণী কীর্ণ কুণ্ডলধারী মৌলিমালা ধারণ করে রয়েছেন কারা? এই যাদেরকে বৈকুণ্ঠ জগতে দেখছেন, এই সব দেখে ব্রহ্মার মাথা একবারে নিচু হয়ে গেল। নিচু হয়ে কি করছেন, দণ্ডবোধ জানাচ্ছেন ভগবানকে, আর তো কিছু নেই, কোনো উপকরণ নাই। ননাম পদাম ভুজমস্য, ননাম পদাম ভুজমস্য বিশ্বশ্রী যদ পারমহংসে ন পথাদিগম্যতে। ভগবত দুর্দর্শন করে ব্রহ্মার অন্তঃকরণ আনন্দে পরিপ্লুত হয়ে পড়ল, তার লোমে রোমাঞ্চ দেখা দিল, চোখে অশ্রু জল এসে গেল। ভক্তিপূর্বক কেবল পরমহংস পথের দ্বারা যাকে একমাত্র পাওয়া যায়, পরমহংস পথের দ্বারা যাকে পাওয়া যায়, সে ভগবানকে খালি নমস্কার করল। ননাম পদাম ভুজমস্য বিশ্বশ্রী ইয়দ পারমহংসেন পথাদিগম্যতে। পারমহংস পরমহংস পথের দ্বারা যাকে একমাত্র পাওয়া যায়, সেই ভগবানকে তিনি পুলকিত হয়ে অশ্রুজল নিয়ে প্রেমের হৃদয়তে দণ্ডবোধ করলেন। যখন তিনি এভাবে দণ্ডবোধ করছেন, ত্বং প্রিয়মানম সমুপস্থিতম কবিম, কবি মানে ব্রহ্মাকে আদিকবি বলা, প্রজা বিসর্গে নিজ শাসনা নি প্রজা বিসর্গে নিজ শাসনার্হণম বভাস ঈষৎ স্মিত রোচিসা গীরা প্রিয় প্রিয়ম প্রীতমনা করে স্পৃশন। কি বলছেন যে তখন ভগবান কি করছেন, ব্রহ্মাকে হাতে হাত ধরে আদর করে অনেক কথা বলছেন। ত্বং প্রিয়মানম ত্বং প্রিয়মানম সমুপস্থিতম কবিম প্রজাবিসর্গে নিজ শাসনার্হণম বভাস ঈষৎ স্মিত রোচিসা গিরা প্রিয় প্রিয়ম প্রীত মনহ করে স্পৃশন। হাতে হাত রেখে যেমন কৃষ্ণ উদ্ধবকে হাতে হাত নিয়ে উদ্ধবকে বলেছিলেন, ঠিক সেরকম অনেক কথা বললেন। তারপর বললেন, ভগবান দেখো, ভগবান বাচ তয়া হম তোষিতা, তুমি যে তপস্যা করেছিলে নির্মল তপস্যায়ের দ্বারা আমি খুবই সন্তুষ্ট হয়েছি। কি বলছেন, তয়া অহম তোষিতা, বেদ বলছেন তয়া অহম তোষিতা সম্যক বেদ গর্ব শিষ্যা চিরম ভৃতেন তপসা দুস্তোষ কূট যোগিনাম, যারা কুযোগী তাদের দ্বারা আমি সন্তুষ্ট হই না, তারা আমাকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু তোমার উপর আজ আমি বড় সন্তুষ্ট হয়েছি। তুমি কি বর চাও, বরম বরয় ভদ্রম তে বরেশম মা অভিবাঞ্ছিতম, তোমার যা ইচ্ছা তুমি প্রার্থনা করো। আর এই জগতে সবচেয়ে সৌভাগ্য হলো শেষ কথা, এটা বলে বলছেন ব্রাহ্মণ, শ্রেয় পরিশ্রাম পুংসাম মদর্শনাবধি, যত যত যত জপ তপ তপস্যা ব্রত যা কিছু করবে, অন্তিম ফল হলো আমাকে দর্শন করা, আমার প্রেম প্রাপ্তি হওয়া, তোমার সেই লাভ হয়েছে আজকে। তুমি আর কিসে চিন্তা করো, আর তপস্যা করেছ, আমি তোমাকে কিছু গোপন কথা তোমাকে আমি উপদেশ করব আজকে, যার দ্বারা তুমি কৃতকৃতার্থ হবে। যে কথা শুনলে পরে যদপশ্রুত রহস্যি চকর্থ পরন্তপ প্রত্যাদিষ্ট মায়া তত্র ত্বয়ী কর্ম বিমোহিতে, আর তুমি নির্জনে তপতপই আকাশ শোভন করে যে তপস্যায় প্রবৃত্ত হয়েছিলে, সৃষ্টির প্রারম্ভে তোমার কর্তব্য চিন্তায় বিমূঢ় হতে দেখে আমি তোমাকে এই বাক্য উপদেশ করেছিলাম, আমি বলেছিলাম, আর এই তপকথাটার মানে কি, আমি অনুভব করে দিয়েছিলাম, তাই তুমি অন্তর্মুখী হয়ে তপস্যায় লেগে গেছিলে, আর তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি। হে অনঘ, দেখো তপোমে হৃদয়ম সাক্ষাৎ আত্মা অহম তপস অনঘ, সৃজামি তপসৈবেদম গ্রসামি তপসা পুনঃ, বিভর্মি তপসা বিশ্বম বীর্যম মে দুশ্চরম তপহ। হে অনঘ, হে নিষ্পাপ, তপস্যা আমার সাক্ষাৎ হৃদয় এবং শক্তি। আমি তপস্যার দ্বারা, তপস্যার আত্মা, আমি তপবলেই চরাচর বিশ্ব সৃষ্টি করি। অন্যায় ব্যতিরিকভাবে আমিই তো থাকি, আর তো কেউ নেই। তপস্যা দ্বারা পুনর্বার সংহার করি, পালন করি, দুশ্চর তপস্যাই আমার বীজ। এই তপস্যার কথা বলতে গিয়ে গৌড়ীয় সিদ্ধান্তে বলছেন, সমস্ত তপস্যা, সমস্ত ব্রত, সমস্ত উপবাস হয়ে যাবে। কেউ যদি ভগবানের যে অপ্রাকৃত ইন্দ্রিয় সকল আছে, ভগবান অদক্ষ যে ভগবান, তার যে অপ্রাকৃত যত ইন্দ্রিয় সকল আছে, সেই ইন্দ্রিয় গ্রামকে সন্তুষ্ট করার দ্য অনলি ওয়ে, একটাই রাস্তা, একটা রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে সিদ্ধান্ত অনুযায়ী যে সংকীর্তনের দ্বারা, সংকীর্তন পিতা শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণ, তাকে সন্তুষ্ট করতে গেলে তার সর্বেন্দ্রীয় তর্পণ যদি করতে চাও, তার একমাত্র সংকীর্তন। তাহলে এই সংকীর্তনের দ্বারা এই তপস্যা বাস্তবিক তপস্যা হয়ে যাবে, সমস্তই সম্ভব। ভগবানের নাম উচ্চারণ ইত্যাদি, এখানে ভগবান কি করবেন, ধীরে ধীরে এবার তিনি শ্রীমদ্ ভাগবতী মহাপ্রাণ চতুশ্লোকী রূপে তার কাছে উপস্থাপনা করলেন। চতুশ্লোকী ভাগবতের কথা বলছেন, ভগবান বলছেন যে এই যে তত্ত্ব আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এটি হচ্ছে গোপন রহস্য, এর দ্বারা তুমি সব পারবে। সে ভগবান বলছেন, ব্রহ্মাকে উপদেশ করছেন চতুশ্লোকী ভাগবতম, জ্ঞানম পরমম গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গম চ গৃহানুগদিতম ময়া যবানহম যথাভাব যদরূপ গুণ কর্মকঃ তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাত অহমেবাসমেবাগ্রে নান্যজ্জত সদসৎপরম পশ্চাদহম দদিতচ্চ যবশিষ্যতে সোস্মিহম ঋতেয়র্থম যৎপ্রতীয়েত ন প্রতীয়ত চাত্মানি তদ্বিদ্যাদ আত্মনমায়ম যথা ভাসো যথা তমহ যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবচেষু নু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যৈব্যতিরেকাভ্যাম যৎসৎ সর্বত্র সর্বদা এতাত মতাম সমাতিষ্ট পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমুর্যহিত ন বিমুজ্যতি কহির্চিত এতাত মতাম সমাতিষ্ট পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমুজ্যতি কহির্চিত। ব্রহ্মাকে এইসব উপদেশ দেওয়ার পর বলছেন, আমি যে তত্ত্বজ্ঞান তোমাকে বললাম ভাগবত চতুশ্লোকী, এখানে যে সমস্ত তত্ত্ব উপদেশ আছে, এ তৎমতম আমার এই যে সিদ্ধান্ত, এই যে কথা, উপদেশ, জ্ঞান, এ তৎমতম সমাতিষ্ট সম্যক রূপে এই জ্ঞানকে তুমি যদি ধারণ করতে পারো, এ তৎমতম সমাতিষ্ট পরমেন সমাধিনা, পরম সমাধিষ্ঠ হয়ে অন্য কোনো দ্বিতীয় অভিনিবেশ না রেখে এটাকে তুমি হৃদয়তে স্থান দিতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি ভগবান, তুমি এই যে বিভিন্ন কল্প বিকল্পে বিভিন্ন রকম সৃষ্টির কর্ম করতে গিয়ে বিভিন্ন রকম তোমার চিন্তা চলে আসে, সেটা আর তোমার হবে, তুমি আর তোমার বুদ্ধি স্থির হয়ে থাকবে। ভগবানও কল্প বিকল্পে সু ন বিমুজ্যতি কহেছি, তুমি বিশেষরূপে মূঢ়তা প্রাপ্ত, অর্থাৎ তুমি ভুলে যাবে না, সব তোমার স্মৃতিতে থাকবে, তুমি মোহপ্রাপ্ত হবে না, তুমি কোনোরকমভাবে মোহপ্রাপ্ত হবে না। প্রথমে যেটা বলা হচ্ছে, জ্ঞানম পরমম গুহ্যমি যদ বিজ্ঞান সমন্বিতম, জ্ঞানম পরমম গুহ্যমি যদ বিজ্ঞান সমন্বিতম, এই চতুশ্লোকী ভাগবত বলতে গিয়ে প্রথমে যে দুটো শ্লোকের আলোচনা তিনি করলেন, প্রথমে কি কি না, প্রথম দুটো শ্লোক হচ্ছে কি বলছেন, জ্ঞানম পরমম গুহ্যন্মে যৎ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গ গৃহাণ গতিতং মায়া, আমার জ্ঞান আর যেটা পরম গুহ্য, যে জ্ঞান জগতে সবার জন্য খোলা থাকে না, অত্যন্ত গুপ্ত, যেটা বলতে গিয়ে ভাগবতে ষষ্ঠ স্কন্ধে আমরা আলোচনা করি, সেখানে যমরাজি মহারাজ বলেছিলেন যদ্জ্ঞাত্যা অমৃতমশ্নুতে গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম যদ্জ্ঞাত্যা অমৃতমশ্নুতে, সেটা বলেছিলেন যমরাজি মহারাজ, তিনি দ্বাদশ মহাজনের একজন, তিনি বলছেন এই জ্ঞান বড় গুপ্ত, অত্যন্ত গোপন থেকে গোপনীয়। এখানেও সেই একই কথা, জ্ঞানম পরমম গুহ্যম যৎ বিজ্ঞান সমন্বিতম, আর স্বরহস্য তার রহস্য সমেত আমি সব তোমাকে বলছি, তুমি গ্রহণ করো, গৃহাণ গদিতং মায়া, আমি বলছি তুমি গ্রহণ করো, আমি না বললে, আমি না বুঝিয়ে দিলে এই সব জ্ঞান অনন্তকালের ইতিহাসে তুমি কোনোদিন পেতে পারবে না। সেই জন্য বলছেন গৃহাণ গদিতং মায়া, আমি বলছি তুমি গ্রহণ করো। পরে বলছেন যাবা যাবান আহাম যথা ভাব যদ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞান বস্তুত্বে মদনুগ্রহাত, আমি কেমন, আমার স্বরূপ কেমন, আমার ধাম কেমন, আমার রহস্যটা কি, আমার লীলা ক্রিয়াকর্ম কেমন, এগুলো কোনোটাই তুমি বুঝতে পারবে না। তথৈব সেই সম্বন্ধে তত্ত্ববিজ্ঞান অস্তুত্বে তোমার এসব বিষয়ে তত্ত্বজ্ঞান পরিস্ফুটন হোক, মদ অনুগ্রহাত, আমি আশীর্বাদ করছি, আমি অনুগ্রহ করছি তোমাকে, আমি তোমাকে অনুগ্রহ করছি তুমি এটা গ্রহণ করো। যাবান আমি কেমন, আমার ভাব কেমন, আমার লীলা কেমন, আমার ক্রিয়াকর্ম কেমন, যাবান আহম যথা ভাব যদ রূপ গুণ কর্ম কহ তথৈব সেই সব বিষয়ে তথা এব তত্ত্ববিজ্ঞান বস্তুত্বে, সেসব বিজ্ঞান তোমার তত্ত্ববিজ্ঞান জাগ্রত হোক, মদ অনুগ্রহ আমার অনুগ্রহ। এই দুটো শ্লোকের পরে তারপর তিনি চতুশ্লোকী ভাগবত বললেন, তারপরে বললেন চতুশ্লোকী ভাগবত, এই প্রথম দুটো হলো ইন্ট্রোডাকশন, তিনি বলছেন আমি বলছি তিনি গ্রহণ করে ইত্যাদি সব হলো। তারপর যেটা বলি, অনেকে মনে করেন এই জ্ঞানম পুরো এখান থেকে পুরো চতুশ্লোকী, তা নয়, প্রথম দুটো হলো ভগবান তাকে বলছেন ইন্ট্রোডাকশন, এটা সেখানে বলছেন আমার জ্ঞান অত্যন্ত গুহ্য থেকে গুহ্যতম, এটা অদ্বয় জ্ঞান তত্ত্ব, কিন্তু হলেও এটা নিত্য চারটি ভেদযুক্ত, জ্ঞান বিজ্ঞান রহস্য এবং তদঙ্গ। জ্ঞান আমার স্বরূপটা কি জ্ঞান, আমার স্বরূপ জ্ঞানটাই জ্ঞান, আর বিজ্ঞান হচ্ছে আমার শক্তি সম্বন্ধ, জ্ঞান হচ্ছে আমার স্বরূপ জ্ঞান, যেটা বলতে গিয়ে চৈতন্য চৈতন্যতে বলেছেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যদি কারোর অজ্ঞান থাকে, অর্থাৎ কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যাদের কারোর যদি কাণ্ডজ্ঞান না থাকে, তাহলে প্রথমেই উল্টো হয়ে গেল। ভগবান বলছেন আমার যে স্বরূপ জ্ঞান এটা হলো জ্ঞান, আর শক্তি আমার কি কি করতে পারে এটা হচ্ছে বিজ্ঞান, আর কি জীব আমার রহস্য, এই যে অনন্ত জীব রাশি একে নিয়ে আমি খেলছি চিরকাল, রহস্য আর প্রধান যেটাকে বলে, প্রধান মানে ম্যাটার, প্রধান হচ্ছে এই জগৎ সৃষ্টির উপকরণ, এই জগৎ সৃষ্টির জন্য যেসব ম্যাটারগুলো রেখেছিল এগুলো প্রধান, প্রকৃতি এবং প্রধান দুটো দ্বারাই সৃষ্টি হয়েছে। এইভাবে তিনি বলে দেন এই প্রধান হচ্ছে আমার জ্ঞানাঙ্গ। এইভাবে আবার অন্য অন্য টিকাকাররা বিভিন্ন অন্য রকমভাবে ব্যাখ্যা করেছেন। এই চারটি তত্ত্ব বাইরে আলাদা দেখলে হলেও, চারটি আলাদাভাবে আমি বললাম তোমার কাছে, জ্ঞানম পরমম গুহ্যমে যদ বিজ্ঞান সমন্বিতম, কী কী বললাম, জ্ঞানম পরমম গুহ্যমে, তারপর বলছি যদ বিজ্ঞান সমন্বিতম, তারপর যে স্বরহস্যম, তারপর যে তদঙ্গঞ্চ তদ অঙ্গ তদঙ্গঞ্চ, তার অঙ্গটাকেও আমি বললাম। এবার তুমি গৃহানুগত, তো জ্ঞান মানে আমার স্বরূপ জ্ঞান, পরম গুহ্য এটা আমার আমার জ্ঞান মৎস্বরূপ, তদ্বিজ্ঞান মানে হলো আমার শক্তির সঙ্গে যে সমস্ত রহস্য আছে, আমার শক্তি না তো হয় না কিছু, এই সমস্ত এটাকে বলে বিজ্ঞান। আর রহস্য হলো জীব সকল অনন্ত জীব রাশি রয়েছেন, আর তদঙ্গ মানে হচ্ছে প্রধান, এই যে সৃষ্টির উপকরণ যেগুলো। কিন্তু আমি চার রূপে এই কথাটা বললেও জেনে রেখো কিন্তু অদ্বয় জ্ঞানতত্ত্ব আমি, আমি কিন্তু অদ্বয় জ্ঞানতত্ত্ব। মনে হলো যেন চার রকমভাবে আমি তোমাকে বললাম, বাস্তবিক পক্ষে কিন্তু তা নয়। আর জবানহম যথা ভাব ইয়দ রূপ গুণ কর্ম কহ তথৈব বিজ্ঞান বস্তুতে মদনুগ্রহা, আমি কেমন, আমার ভাব কি, আমার স্বরূপ কি, আমার গুণ কর্ম এইসব বিষয়ে তথৈব বিজ্ঞান বস্তুতে মদনুগ্রহা, আমার অনুগ্রহেতে এই তোমার জ্ঞান বিজ্ঞান সময় সব কিছু আমার অনুগ্রহেতে তুমি উপলব্ধি করতে পার, আমি বলছি শ্রবণ কর। তারপর এবার এখানে এই চারটি তত্ত্বের যে ভেদ চতুষ্লোকী ভাবত এবার শুরু হলো, সেখানে বলছেন অহম অহ অহমেব, বলছেন অহমেব আসমেবাগ্রে নান্যজ্জ সহসৎপরম, একদম আদিতে আমি ছিলাম আর কেউ নেই, অহম এবাসম এবাগ্রে নান্যজ্জৎ সহসৎপরম পশ্চাজহম যদি তচ্চ যবশিষ্যস্মি অহম। তাহলে যখন কিছু ছিল না তখন আমি আদি ছিলাম, অহমেবাসম এবাগ্রে নান্যজ্জৎ সহসৎপরম, সৎ এবং অসৎ রূপে যে বিচারগুলো আসে সেই সব বিচারগুলো তো পরে অনুভব করতে পারবেন, কিছুই ছিল না, একমাত্র আমি ছিলাম আদি। আর যখন কিছু থাকবে না, সৃষ্টি যখন আবার প্রলয় শেষ হয়ে যাবে সব কিছু, সেই সময় জেনে রেখো অবশেষ আমি থাকব, কিছু থাকবে না, আমি শেষ পড়ে থাকব। যদি বলো তাহলে এই জগৎটা কোত্থেকে এলো, প্রশ্ন হতে পারে। ভগবান বলছেন দেখো এটি তো আশ্চর্য বিষয়, মন মায়া, আমার যে মায়া শক্তি বহিরঙ্গা শক্তি, এই বহিরঙ্গা শক্তির দ্বারা অর্থাৎ বহিরঙ্গা শক্তি বিকারপ্রাপ্ত হয়ে এই জগৎ রূপে পরিণাম প্রাপ্ত হয়েছে, তাই নাকি? বহিরঙ্গা শক্তি যদি কেউ এরকম উল্লেখ না করে ভগবানের শক্তি, সঙ্গে সঙ্গে তত্ত্ববিদ যারা আছেন তারা সঙ্গে সঙ্গে ধরে নেবেন, যেহেতু খালি শক্তির কথা বলা হয়েছে তখন এটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, যখন স্পেসিফিক্যালি বলা থাকবে বহিরঙ্গা শক্তি তখন ধরতে হবে, কারণ বাস্তবিক শক্তি হল অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তির প্রতিফলন যেটা পরে সেটাকে বলা বহিরঙ্গা শক্তি, যার দ্বারা এই পরিণামময় জগৎ সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হতে পারে তাহলে কি ভগবান বিকারপ্রাপ্ত হয়ে এই জগৎ সৃষ্টি হয় নাকি, কারণ অনেকে বলেন জগতে সর্বভূতে ভগবান রয়েছেন, হ্যাঁ সর্বভূতে ভগবান রয়েছেন, আবার এই কথাও ভগবান উত্তর দিয়েছেন আমি সর্বভূতে থেকেও আমি কোনো কিছুইতেই নেই, আমি সবেতেই আছি আবার কিছুতেই নেই, আমি তো জগতে বসি জগৎ আমাতে, না আমি জগতে বসি না জগৎ আমাতে, বলি আর কেমন কথা, আমি তো কিছু বুঝি না, বলে বুঝবার বিষয় নয়, বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন, কোনো মানুষের অ্যানালিটিক্যাল জাজমেন্ট বিচার কোনো কিছু এখানে টিকবে না, যার থেকে অনন্ত জ্ঞান, যার থেকে অনন্ত জ্ঞান বেরিয়ে এসছে, যার থেকে অনন্ত জ্ঞান বেরিয়ে এসছে সেই জ্ঞানগুলোর আবার হেয় প্রতিফলন, যেগুলো জড়জ্ঞান বলা হয়, থিঙ্ক অফ ইট। এই জড়জ্ঞানকে আশ্রয় করে তুমি ভগবানকে জানবে? জগতে অনন্ত জ্ঞান ভগবান থেকে এসছে, ভালো কথা। কিন্তু এই অনন্ত জ্ঞানের মধ্যেও যেগুলো জড়জ্ঞান, হেয় জ্ঞান ব্যতিরিকভাবে যেগুলো এসছে, সেগুলো তো জড়জগতের জ্ঞান, সব জ্ঞানই ভগবান থেকে। যত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, যা যা রিসার্চ হচ্ছে সব ভগবান থেকে, কোনো ভগবানের বাইরে নেই, সমস্ত ভগবান থেকে এসছে। এগুলো সব আমি বিভিন্ন সভাতে বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছি, কিভাবে ভগবান থেকে এসছে। পুনঃপুনভাবে এইসব কথা বলবার আর সময় থাকে না, যারা একবার শুনে মনে রাখতে পারেন হয়ে গেল। বলা হয়েছিল আনন্দাংশে লাদিনী, সদংশে সন্ধিনী আর সংবিত। এই সংবিত শক্তি, এটা সেন্সিটিভিটি, জ্ঞানকে, জ্ঞানের সেন্সেশন জাগায়। জ্ঞান আসে কোত্থেকে? এখানে একটা মশা বলল, হাতটা ঘুরিয়ে গেট, হ্যাঁ তোমাকে কে বলে দিল? বলে এই অটোমেটিক মশা এখানে বসে কামড়াচ্ছে, কোথা থেকে সেন্সেশন চলে এলো, হাতটা ঠিক চলে গিয়ে এরম চলে, কে বলে দিল তোমাকে? যত জ্ঞান, সেন্সিটিভিটি, যা কিছু আছে জ্ঞান বোঝাচ্ছে, এগুলো সব ওই সংবিত শক্তি নিত্য জগতে আছে। ওই নিত্য জগতের যে সংবিত শক্তি, তার যে একটা হেয় প্রতিমা, তার শ্যাডো, শ্যাডো ছায়া এই জগতে পড়েছে, সেই ছায়াটা নিয়ে আমরা লেজ নাড়ছি, ওই ছায়াটা নিয়ে আমরা লেজ নাড়ছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বিজ্ঞান, ওটা ছায়া। এই জগতে যে দেবীকে পুজো করি, সরস্বতী দেবী, এটা কি? ওই ছায়া সরস্বতী। এই জগতের লোক ছায়া সরস্বতীকে পুজো করে। আর শুদ্ধা সরস্বতী থাকেন বৈকুণ্ঠে, বাগীশযস্য বদনে লক্ষ্মীর যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয়ে সংবী ত্বং নৃসিংহমহম ভজে। এ কথা বলা হয় বাগ ঈশা যস্য যস্য বদনে। বাগ ঈশা, বাগ মানে বাক্য, শব্দ, শব্দ দ্বারাই জ্ঞান হয়। বাগ ঈশা মানে দেবী, যস্য বদনে অর্থাৎ বাগদেবী, অর্থাৎ সরস্বতী, শুদ্ধা সরস্বতী যার বদনে বসে রয়েছেন, আর লক্ষ্মী যার হৃদয়ে বসে রয়েছেন, সে হচ্ছেন ভগবান। তাহলে এই যে ছায়া সরস্বতী পূজা করে লোকে জ্ঞান বিজ্ঞান লাভ করে লাইজ নাড়ছে, বলে আমি বড় শিক্ষিত হয়ে গেছি, কিন্তু ভগবান স্বীকার করছেন না, বলে এদের কোনো কাণ্ডজ্ঞানই নেই। আর লাদিনী শক্তি যেটাকে বলা হয় চিন্ময় জগতে, যেখানে ভগবান আলিঙ্গন করেন, এক একজনকে চুম্বন করেন, এখানে এসে কুৎসিত প্রতিফলন, ওই ভালোবাসাটার এখানে পারভার্টেড রিফ্লেকশন পড়েছে। এখানে স্ত্রী পুরুষের ভালোবাসায় তুমি আমার, আমি তোমার, কী কাজ অপরধনে, তাই তো আমাদের শাস্ত্র বলেছেন সেই বিচারটা বিকৃত হয়ে এই জগতে এসছে। শাস্ত্র আমাদের শিখিয়ে দিয়েছেন সেখানে কৃষ্ণের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলে ভালো হয়, কৃষ্ণকে বলতে হয় তুমি তো আমার, আমি তো তোমার, কী কাজ অপরধনে। কেন? ধন বা সম্পত্তি একমাত্র কৃষ্ণ। আবার কৃষ্ণের যদি বলেন সম্পত্তি কি, কৃষ্ণের একমাত্র সম্পত্তি রাধারানী। এইসব কথার গোপন রহস্য বিভিন্ন রাধারানীর আবির্ভাব তিথিতে বিভিন্ন গোপন তত্ত্ব আলোচনা করা হয়েছে। কৃষ্ণের কোনো সম্পত্তি নেই, কৃষ্ণ বলছে আমি নিষ্কিঞ্চন, আমি ভিকিরি। বলে সে কি? অনন্ত ব্রহ্মাণ্ড তোমার। বলে না তোমরা জানো না, আমার কিচ্ছু নেই, একমাত্র রাধিকারানী চরণ ছাড়া আমার কিচ্ছু নেই, ওই আমার সম্পত্তি একটা। এইসব কথা এই জড়বুদ্ধি নিয়ে অনুভব করা যাবে না। যেদিন এইসব কথা অনুভব হবে ভজন করতে করতে, সেদিনই বোঝা যাবে। তার আগে কোনো দার্শনিক আমি তত্ত্ব আলোচনা করে গেলাম, সেই সব আলোচনা যথেষ্ট নয়। সেটা বিজ্ঞান সমেত, রহস্য সমেত আমার হৃদয়তে যখন উদিত হবে, গুরুদেব যখন আমাকে কৃপা করবেন, গুরু মানে নিত্যানন্দ বলরাম, সব বুঝে নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতায়ের চরণ দুইখানি, আর সংসারে যাওয়ার ক্ষেত্রে এটাই করতে হবে, কি করতে হবে বলছে নিতাই চরণকে ডাকতে হবে, অর্থাৎ গুরুচরণ, নিতাই তো মূল গুরু, সমস্ত গুরুর আকর তত্ত্ব হলো নিত্যানন্দ। আর তার উপরে রসতত্ত্বে গেলে দেখবেন রাধারানী ছাড়া কেউ নেই, আগে এইসব আমরা বলি না। তাহলে দেখা গেল বিষয় যেতে গেলেও নিত্যানন্দের কৃপা দরকার। নরোত্তম ঠাকুর কীর্তনেতে বলা আছে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। কে বলছেন, কে বলছেন? শ্রী নরোত্তম ঠাকুর। বলে কি নরোত্তম ঠাকুর বৃন্দাবন দেখেননি? বৃন্দাবনে ওনার দীক্ষা হলো, বৃন্দাবনে এতদিন তিনি ছিলেন, জীব গোস্বামী বাবের কাছে শিক্ষা নিলেন, বৃন্দাবনে তিনি এত বছর থাকলেন, বলছি বৃন্দাবন কবে দেখবো, এ আবার কী কথা। হ্যাঁ, এইগুলোই বাস্তব কথা। বৃন্দাবনকে দর্শনের জন্য যে আরতি হে নরোত্তম ঠাকুর বলছেন, বাস্তবিক পক্ষে নরোত্তম ঠাকুরের বৃন্দাবন দর্শন হয় নাই তাকে আমরা বিশ্বাস করব, কিন্তু আমাদের জন্য দৈন্য করে বলছেন কবে আমার এই বৃন্দাবন দর্শন হবে, আমার বৃন্দাবন দর্শন হয় নাই। আপনার তো বৃন্দাবনেতে গুরুচরণ দর্শন হলো, লোকনাথ গোসাই চরণ আশ্রয় করলেন, ওখানে এতদিন ছিলেন, বললো না আমার বৃন্দাবন দর্শন হয় নাই। বৃন্দাবন দর্শন হয়েছে, এটি হলো অহংকারের কথা। তাহলে আমরা বিচার করে দেখলাম যে নিত্যানন্দ প্রভুর কৃপা হলে পরে, গুরুতত্ত্বের মূল কৃপা হলে সমস্ত বিষয় বাসনা চলে যাবে, তখন তার পক্ষে এই সব ব্যাপার অনুভব করা সম্ভব। যদি কেউ বলেন যে ভগবান বিকারপ্রাপ্ত হয়ে জগৎ হয়েছেন, শাস্ত্র বলছেন না, ভগবানের বিকারপ্রাপ্তি হওয়ার দরকার পড়ে না। কারণ কি বলছেন, ভগবানের যে মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, এই বহিরঙ্গা শক্তির বিকার ক্রমেই এই জগৎ পরিণতি হয়েছে, ভগবানের বিকার হওয়ার দরকার পড়ে না। সেইটা শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সুন্দরভাবে বলেছেন যে যদি আমরা জড়জগতে লক্ষ্য করি, টাচ স্টোন, স্পর্শমণির নাম শুনেছে, কে শুনেছে স্পর্শমণির নাম? শুনেছে কি কেউ? শোনেনি? টাচ স্টোন গল্প শুনেছে নাকি প্র্যাকটিক্যালি? 50-60 বছর আগে একটা একজন সাধু তার পায়েতে এই খালি পায়ে নয় জুতো পরে সে ঘুরে এসেছিল বৃন্দাবন কোনো জায়গায়, হঠাৎ এসে জুতোতে দেখছে চকচক করছে, সেখানে গিয়ে দেখে পেরেকগুলো সব সোনার, বলে এই কী করে হলো রে বাবা, একটা সাধুর জুতো চপ পড়ে গেছিল চপ্পল, বলে সোনার, এই কী? সব বড় বড় লোককে জিজ্ঞাসা করছে, তত্ত্ববিদ বলল ওর তোমার চলতে চলতে স্পর্শমণির ওপরে তোমার পা পড়ে গেছিলো, ওই জন্য তোমার চপ্পল ওই লোহাটা সোনা হয়ে গেছে। বৈজ্ঞানিকরা 100% বিশ্বাস করে নিয়েছেন, বৈজ্ঞানিকগণ বলছেন 100% হতে পারে এটা, কেন হবে না, কেন হবে না? সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনেতে যে স্পর্শমণি পেয়েছিলেন তার কথা আমি আগে বলেছিলাম অন্যান্য সভাতে। স্পর্শমণি তিনি প্রয়োজন নেই বলে মাটির তোলায় লুকিয়ে রেখেছে, এ কী করবে সব জঞ্জাল জগতের, সম্পত্তি মানেই তো জঞ্জাল, লড়াই সৃষ্টি হবে, যেগুলো কৃষ্ণের সম্পত্তি ওগুলো নিয়ে লড়াই হয় না স্বাভাবিক, তাও হওয়া মুশকিল এখন, কৃষ্ণের সম্পত্তি নিয়েও লড়াই করছে সবাই, বলে এটা আমার এটা তোমার। সনাতন গোসাই ও স্পর্শমণি লাভ করে মাটির তলায় পুঁতে রেখে দিয়েছিলেন, কেন ওটা নিয়ে সমস্যা দেখা দেবে কী দরকার? পরে যখন দেখা দেখ কাশী বিশ্বনাথের পরামর্শে বর্ধমানের সেই ব্রাহ্মণ নিজের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য যে কিছু টাকা পয়সা দরকার, নাহলে কন্যার বিয়ে দিতে পারছেন না, অত্যন্ত গরিব, বিশ্বনাথের কাছে ধন্না দিয়েছেন। বিশ্বনাথ বললে এক কাজ করো না, বৃন্দাবনে সোনাতের কাছে চলে যাও, অনেক সম্পত্তি আছে। বিশ্বনাথের খেয়ে দেয় কাই নেই, বুদ্ধি দিয়ে দিল, সেই ব্রাহ্মণ চলে এলেন। এটা মজার কথা আর কি, বিশ্বনাথ রসিক, সোনাতনের কাছে পাঠিয়ে দিলেন, সোনাদের কাছে এসে তিনি দেখলেন যে কৌপিন পড়া একটা সাধু দিন রাত অহর্নিশ হরিনাম সংকীর্তন করে। বিশ্বনাথ আমাকে এনার কাছে পাঠালেন, এনার কাছে সম্পত্তি কী থাকতে পারে, কৌপিন পড়ে বসে রয়েছে মাদুকুরি করে খায়। তো যাই হোক, বিশ্বনাথ যখন বলেছেন তো মিথ্যে কথা তো হবে না, আর সেখানে গিয়ে দণ্ডবোধ করে কাঁদতে আরম্ভ করলেন। সনাতন বললেন কী জন্য এসছেন, কী ব্যাপার, কাঁদছেন কেন? বলে কাশী বিশ্বনাথ আপনার কাছে পাঠা, কাশী বিশ্বনাথ আমার কাছে পাঠিয়ে বললেন হ্যাঁ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার কাছে নাকি অনেক ধন সম্পত্তি আছে আমাকে দেবেন, আমার মেয়ে বিয়ে দিতে পারছি না, খুব গরিব আমি। সনাতন বললে এই কী কথা, আমার তো পূর্বে অনেক ধন সম্পত্তি ছিল, ঠিকই কথা, তো এখন তো আমার কিছু নেই, ছিল আমার সম্পত্তি ছিল, আপনি তখন চাইলে প্রচুর দিয়ে দিয়েছি, ব্রাহ্মণ বৈষ্ণব সবকে দান মঠে মন্দির সব দান করে দিয়েছি, তো এখন তো আমার কাছে কিছু নেই। তাহলে আমি তো জানি না বিশ্বনাথ বলেছেন, বিশ্বনাথ বলেছেন চিন্তা করতে বলে, আরে এই স্পর্শমণিটা তো আমি মাটির তলায় রেখে দিয়েছি, এটা তো এই ব্রাহ্মণের লেগে যাবে, দাঁড়া দাঁড়া না দাঁড়াও বলে মাটির তলাটা খুঁড়ে সেই জায়গা থেকে স্পর্শমণিটাকে বার করে ওর হাতে দিলেন। এটা দিয়ে কী করবো বলে, এটা না স্পর্শমণি, লোহাতে ঠেকালে সোনা হয়ে যাবে, তাই নাকি, সে কলে ঠেকাচ্ছে যেখানে যেখানে লোহা সব এসে লোহা ভালোই হয়েছে, আনন্দে নাচতে আরম্ভ করলো, সমস্ত অভাব অভিযোগে মিটে গেল, তাই কি না? সোনা বলে যা যা নিয়ে যান, এটা নিয়ে চলে যান, নিয়ে যান। কিছু দূর গিয়ে ওই স্পর্শমণি নিয়ে দৌড়ে চলে গেলেন, কিছু দূরে গিয়ে চিন্তা করছে আরে এই সম্পত্তিটা নিয়ে আমি এত নাচানাচি করছি আর উনি এরকম ভাবে নিয়ে যান নিয়ে যান, তার মানে ওনার কাছে কি নিশ্চয়ই কোনো গোপন সম্পত্তি আছে, আমি ওই সম্পত্তি না নেবো, এটা নেবো না। নিয়ে আবার ফেরত চলে এলেন, গোসাইকে বলছেন গোসাইজি আপনার কাছে কী সম্পত্তি আছে যাতে এই সম্পত্তিটাকে আমি তুচ্ছ জ্ঞান করেন, সেই সম্পত্তি আমি চাই। যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি তারই এক কণ মাকি মাঙি আমি নত শিরে, এটা রবি ঠাকুর লিখলেন পরে, এই ঘটনাটাকে কেন্দ্র করে লিখেছেন। এবং স্পর্শমণি যে পাওয়া গেছে এটা যে 100% সত্য কথা, এটা আকবর বাদশাহ প্রমাণ পেয়েছেন যখন স্পর্শমণিটাকে ওই ব্রাহ্মণ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন নদীতে, যমুনা নদীতে, তখন আকবর বাদশাহ খবর পেয়ে ছুটে এসছেন, বলে এটা আমার দরকার, এরা এরা কী করবে, এরা ভজন ভজন করে, এটা আমি পেলে সুবিধা হবে, ঠেকাবো আর শোনা হয় যে আমার রাজকার্য চালাবো। ভগবান বলে চালা কি পার, যা যা পাওনি, হ্যাঁ বলে যত ডুবুরি আনলেন, ডুবুরি ডুবুরি এনে নদীতে নামিয়ে দিলেন, বড় জাহাজ, তখনকার দিনে যমুনা এরাম ছিল না, যমুনার রূপ দেখলে হয় কলকল করে বইছে, বিশাল যমুনা নদী, তাতে জাহাজ এলো, জাহাজেতে ডুবুরি নামিয়ে দিলেন শেকল দিয়ে, ডুবুরি খুঁজেই যাচ্ছে পাগলের মতো খুঁজছে, কত ডুবুরি তছনছ করে ফেললো, কিন্তু স্পর্শমণি পেল না। আকবর বলল আল্লাহর ইচ্ছা নয় আমি এই স্পর্শমণিটা পাই, যা থাক ছাক চ ছেড়ে দে, বলে যখন শেকলটাকে তুলেছেন দেখেন শেকলটা সোনার হয়ে গেছে, বলে কি শেকলটা সোনার হয়ে গেছে কিন্তু স্পর্শমণি ধরা দিল না। আকবর বাদশাহ বললেন তাহলে স্পর্শমণি আমরা শুনেছি কিন্তু সত্যি সত্যি স্পর্শমণি আছে, আমাদের শাস্ত্রেতে এরকম কথা আছে, তামা লোহা এগুলোকে যথা তাম্রম রস বিধান যোগত রসায়ন যোগে তাম্র সোনাতে পরিণত হয়, বৈজ্ঞানিকরা বলছেন হ্যাঁ ওটা হতে পারে, কেউ যদি তর্ক করে কেন হবে, এটা পাগলের কথা নাকি, লোহা সোনা হয়ে যা বললেই হলো, বলে কেন হবে না, যারা কেমিস্ট্রি পড়েছেন রসায়নবিদ্যা তারা বলুন কেন হবে না, হবে পরে কেন হবে না বলুন, যদি ওই কপার, কপার মানে তামা, যদি এই লোহা আয়রন এর মলিকুলার যে স্ট্রাকচারটা বিন্যাসটা এটাকে যদি কোনো রিয়াকশানের দ্বারা পরিবর্তন করে সোনার ভেতরে যে মলিকুলার স্ট্রাকচার আছে সেরম পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় তাহলে হবে না, হয়ে যাবে, লোহার ভেতরে যে মলিকুলার স্ট্রাকচারগুলো আছে ওটা যদি চেঞ্জ করে লোহার ভেতরে মলিকুলার স্ট্রাকচার কেন হবে না। কিছুদিন আগে আমরা আলোচনা করলাম জেলিও কুরি মাদাম কুরি দুই ইংল্যান্ডের দম্পতি কি করলেন, এক দম্পতি দুজনে স্বামী স্ত্রী মাসের পর মাস বছরের পর বছর খেতে পিচ ব্লেন্ড থেকে ফ্যাক্টরি একটা ওয়েস্ট প্রোডাক্ট, ফ্যাক্টরির ওয়েস্ট প্রোডাক্ট ফেলে দেন, সেখান থেকে জাল দিতে দিতে কী বার করলেন, ইউরেনিয়াম বার করলেন। ইউরেনিয়াম এতটুকু ইউরেনিয়াম দাম কত লক্ষ লক্ষ টাকা, কেউ পারবে না। সেই ইউরেনিয়ামকে বলা হয় কি, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ইউরেনিয়ামটাকে রেখে দিলে বছরের পর বছর বহু বহু বছর পর এই ইউরেনিয়াম থেকে রেডিয়েশন আলফা বিটা গামা রেডিয়েশন বেরোতে বেরোতে পরে ওই ইউরেনিয়ামটা পরের এলিমেন্টে কনভার্ট হয়ে যায়। বোঝা গেল কি বললাম, ইউরেনিয়ামটা এখনকার দিনে আরও কিছু আবিষ্কার হয়ে থাকতে পারবে, আমি আর টাচে নেই। তাহলে ইউরেনিয়ামটা কি হলো, তার পরের এলিমেন্টে ইউরেনিয়াম রোডেনিয়াম বিভিন্ন রকম এলিমেন্ট আছে, প্লুটোনিয়াম, তাহলে ইউরেনিয়ামটা তারটা চেঞ্জ হয়ে আর ইউরেনিয়াম নেই, এটা চেঞ্জ হয়ে অন্য এলিমেন্টে কনভার্ট হয়ে গেছে। বলে আশ্চর্য ব্যাপার, বৈজ্ঞানিকরা বলছে এ কী করে হলো, বলে হ্যাঁ হবে, এটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যদি এর ভেতর থেকে রে বেরিয়ে বেরিয়ে বেরিয়ে বেরিয়ে ডিগ্রেডেশন হয়েছে এর মলিকুলার স্ট্রাকচারের ইন্টার হয়েছে হয়ে গেছে, তো সেরকম আমি যদি লোহাটাকে চেঞ্জ করে ইন্টারমলিকুলার স্ট্রাকচার যদি গোল্ডে পরিণত হতে পারবে। এতগুলো কথা বলতে হলো এই কারণে চৈতন্য মহাপ্রভু বলছেন, স্পর্শমণির যদি ক্ষমতা থাকে যে যে কোনো লোহাকে স্পর্শ করে করে সোনা করছে, অথচ স্পর্শমণি নিজের কোনো বিকার হচ্ছে না, বোঝা গেল স্পর্শমণি একই রয়েছে, কিন্তু স্পর্শমণিটা যা যে লোহাকে স্পর্শ সোনা হয়ে যাচ্ছে। মহাপ্রভু এই উদাহরণটা দিয়েছেন, যদি স্পর্শমণি স্পর্শ করে লোহাকে সোনায় পরিণত করতে পারে আর স্পর্শমণি অবিকৃত থাকতে পারে, তাহলে ভগবানকে কেন বিকার প্রাপ্ত হতে পারে, এ কী আশ্চর্য কথা। জগতে জড়জগতের যদি একটা সামান্য এই জড়জগৎ তাতে যদি আমরা এই উদাহরণটা দেখতে পাই, একটা স্পর্শমণি লোহাকে সোনা করে দিচ্ছে, তাহলে ভগবানকে বিকারপ্রাপ্ত হতে হবে কেন, তাহলে ভগবান বিকারপ্রাপ্ত হলে ভগবান কী করে হলো, ভগবান যদি বিকারপ্রাপ্ত ভগবান ভগবান হয় নাকি, না। সেই উদাহরণ উদাহরণটাই দিদিকে বলছে, সৎ অসৎ এই দুই শ্রেষ্ঠ থেকে আলাদা, সৎ অসৎ এই দুই হইতে শ্রেষ্ঠ আমি মাত্র ছিলাম, যেটা বলতে গিয়ে এখানে বলেছিলেন, অহম এবাস মেবাগ্রে ন্যান্যাদ ইয়াদ সদ অসদ অপরম, সদ অসদ অপরম, পশ্চাৎ অহম যদে তচ্চ যবশিষ্য সোস্মি অহম, পরে সৃষ্টির একদম শেষেতে কিছু থাকবে না তখন আমি থাকব, কিছু নেই কিছু থাকবে না আমি থাকব, সৎ অসৎ এ বিচারই থাকবে না। সৎ অসৎ এই প্রশ্নটা কখন আসে, যখন ডাইভার্সিটি থাকে বস্তু বিভিন্ন বস্তু, এটা সায় এটা অসৎ, যখন সৎ অসতের আমরা ভগবানকে সৎ বলে নিঃসৎ আমরা বলি, ভগবান সৎস্বরূপ, হ্যাঁ ঠিকই আছে, যখন বিচার করার মতো কেউই নয় তখন সৎই বা কি অসৎই বা কি। সেই জন্য আমাদের শাস্ত্রতে বলছেন, যেটাকে তুমি অসৎ বলে ঘৃণা করছো এটা অসৎ, এ তো অসৎ ঘৃণা করছো তুমি, আচ্ছা বলো তো দেখি এই অসৎটা কোথা থেকে এসছে, যেটাকে তুমি অসৎ বলছো সেটা এলো কোথ থেকে। হেন শাস্ত্র বলছেন, অসত সত জায়াতে, অসত সত জায়াতে, আরে অসৎটাও এসছে সৎ থেকে, তোমার এই ব্যবহারিক গুণের জন্য তুমি এটাকে অসৎ বলছো, কি করবো আমি, কালিও না কেঁদে কেঁদে বলছে ভগবান আমি কি করব, তুমি তো আমাদের এই জনি দিয়েছ তাই আমাদের এরকম অবস্থা, আমরা সর্প জনি লাভ করেছি, আমাদের স্বাভাবিক রাগ আছে, স্বভাব দুস্তজ্জনাথ যদ অসৎ গ্রহ, অসৎ গ্রহ যখন আক্রমণ করলে, শনি রবি শনি আক্রমণ করলে রাহু আক্রমণ করলে যখন লোক অস্থির হয়ে যায়, এই গ্রহগুলোকে ছাড়ানো খুব মুশকিল, অসৎ গ্রহ ধরে ফেললে তার একটা প্রতিক্রিয়া হয়, কিন্তু ভগবানের স্মরণে গেলে আর কিছু হয় না। অনেকেই ছোটেন অ্যাস্ট্রোলজারের কাছে, মহারাজ আমি খবর পেলাম আমার রাহু ধরবে শনি ধরবে আপনি একটু ব্যবস্থা করুন, মহারাজ মঙ্গল তো খুব খারাপ, একটা প্রবাল নিতে হয় পলা, মঙ্গল খুব খারাপ, আর এই যা দেখছি এ তো বলে এতবারে একটা লিস্ট দিয়ে দিল, সে গরিব লোক কি করবে, সে চুনি পান্না হিরে সব সব গ্রহ খারাপ, অনেকে দেখবেন হাতে একবারে সব নবগ্রহকে বেঁধে রেখেছে, একটা সাধুর হাতে দেখবেন কোনো গ্রহ নেই। কী ব্যাপারটা কি মহারাজ, ওদের কি গ্রহ বহু ধরে না নাকি? বলে না, ওদের গ্রহ ধরবে কি, ওদের দশম গ্রহ কৃষ্ণ ধরেছে, ওই জন্য নবগ্রহ কিছু করতে পারে না। সব গ্রহের বাইরে একটা দশ নম্বর গ্রহ আছে, সে নাম হলো কৃষ্ণ। তো এই দশ নম্বর গ্রহ যাকে ধরে, এই নটা গ্রহ একেবারে কিচ্ছু করতে পারে না। শনি রাহু মঙ্গল কেতু কি করবে এরা, যেখানে কৃষ্ণ রয়েছেন। এই জন্য সাধুগণ ওইসবের উপর বিশ্বাস করেন, এ অনেকেই লাগিয়ে ফেলেন, আর লাগান ঠিক আছে তাও ভালো। তাহলে আমরা দেখলাম এখানে অগ্নি যেমন স্ফুলিঙ্গ, সূর্যের কিরণ থেকে যেমন কিরণ কণা চলে আসে, সেইরূপ আমার এই জীব শক্তি সব আসছে শক্তির। যেমন বিজ্ঞানে বলে ফোটন কণা, এই সূর্য থেকে ফোটন কণা আসছে, পার্টিকেল অফ রে, সেটাকে ফোটন কণা বলছেন বৈজ্ঞানিকরা। আগে আমরা স্ট্রেট লাইনের ব্যাখ্যা করতাম অন্যরকম, এখন স্ট্রেট লাইন যেটা আমরা অঙ্ক করতে গিয়ে ছোটোবেলায় করেছিলাম, এখন আবার সেটা চলছে না, হ্যাঁ ফেলে দিয়েছে, এটা এখন চলবে না। যে রেখাটার খালি খালি এই যে লম্বা এরম টেনে দেবে সোজা, একটা দুটো পয়েন্টকে সংযোগ করে দেবে, দৈর্ঘ্য থাকবে, একের প্রস্থ নেই। তো বিজ্ঞান বলছে যে দৈর্ঘ্য আছে সেটা প্রস্থ থাকবেই, হ্যাঁ হয় না এটাও, এটা বিজ্ঞানের আলোচনায় হয় না। সেই জন্য বলছে এইসব ডেফিনেশান আমরা দেবো না, এটা ভুল ডেফিনেশান ছিল। যার খালি লেন্থ আছে ব্রেথ নেই, এটা কী করে হয়? এই জগতে এমন কোনো বস্তু নেই যার লেন্থ আছে ব্রেথ নেই, এটা একটা অ্যাবজার্ড কথা। যারা বিজ্ঞান পড়াশোনা করে তারা জানেন এটা হয়ই না, যদিও অতি সূক্ষ্ম হবে তা ব্রেথ থাকতেই হবে, প্রস্থ থাকবে, দৈর্ঘ্য থাকলে প্রস্থ থাকবে। সে বৈজ্ঞানিকরা বলছে ঠিক আছে এইসব ডেফিনেশান দিতে হবে না। তাহলে স্ট্রেট লাইন কী করে বোঝাবেন? বলছে পেন্সিল রে, এই যে আলোক থেকে যখন আলোকের দিকে তাকালে দেখবেন অজস্র আলোকের একটা রে চলে আসছে, দেখা যায় কোনো আলোকের দিকে তাকালে, তাই ওই আলোক থেকে যেন একটা মনে হচ্ছে রে চলে আসছে, পেন্সিল রে। এটাকে সায়েন্টিস্টরা বলছে এ বাঞ্চ অফ পেন্সিল রে, মুহুর মুহুর আমার কাছে সূর্যের দিকে তাকাবেন আর রে আসছে, পেন্সিল রে। ওইটা দিয়ে এখন স্ট্রেট লাইনের ব্যাখ্যা করে, কারণ দৈর্ঘ্য বস্তু থাকার কোনো সম্ভব নেই লাইটের। তো সেইভাবে ডেফিনেশন বলা হচ্ছে। বললেন তাহলে দেখো সদসৎ বলে কিছুই ছিল না, যেটা তোমায় বললাম সেটা সত্যি বলে জেনো। অদ্বয় জ্ঞান তত্ত্ব আমি একটাই তত্ত্ব, আগুনের স্ফুলিঙ্গ যেমন বেরোয়, সূর্যের যেমন থেকে ফোটন কণা বেরোয়, অগ্নির যেমন স্ফুলিঙ্গ, সূর্যের যেমন কিরণ, সর্বভূত আমার সেইরূপ শক্তির পরিণাম। এই যে জীবগুলো বিভিন্ন শরীর ধারণ করে ঘুরছে, এই যে জীবগুলো রয়েছে, এই জীবগুলোর রহস্য বিরাট ব্যাপার, এরা কিভাবে পূর্ব কর্মফল অনুযায়ী তারা ঘোরে, আর তাদের নিয়েই এইসব জগৎ প্রপঞ্চে আমার এই খেলা। যদি বলেন ভগবানের এসব খেলা করার দরকার কি, ভগবানের স্বভাব এটা, অনন্ত ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান একটা খেলা খেলছেন, কেন খেলছেন সেটা জবাব তোমাকে দেওয়া হবে। কাউ স্বামী মারা গেছে কাঁদতে আরম্ভ করলো, কারোর বাচ্চা মারা গেছে, কারোর আবার বাচ্চা সন্তান লাভ হয়েছে হাসতে আরম্ভ করলো, এই জগৎ জুড়ে একটা নাটক চলছে, পুরো থামান এই টোটাল ইউনিভার্সে একটা নাটক চলছে টোটাল। কেউ পুলিশ হচ্ছে, পুলিশ হয়ে চোরকে দৌড়াচ্ছে, এই ধর বেটাকে সব। যদি চোরই না থাকে তাহলে পুলিশেরও দরকার নেই, তাই কি না? কোনো অ্যাডমিনিস্ট্রেশনের আর দরকার পড়বে না যদি সব লোক সৎ হয়ে যায়, তাই কি না? যেটা চৈতন্য মহাপুর পার্শ্বদগণের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে চৈতন্য মহাপুর হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ, তাদেরকে কোয়ার্ডিনেশন কোঅপারেশন করবার জন্য কোনো অ্যাডভাইস দেওয়ার দরকার পড়েছিল কি? পড়েন। তারা অটোমেটিক্যালি দে আর হারমোনাইজড, তারা নিজেদের মধ্যে সবসময় একটা ঐক্যতান আছে। কেন? তাদের সেন্টার পয়েন্ট একমাত্র কৃষ্ণ চৈতন্য, একমাত্র লক্ষ্য চৈতন্য মহাপ্রভু, অন্য কোনো লক্ষ্য নেই। আজকে সকালে আমরা সৃষ্টির রহস্য আলোচনার শেষে এই কথা উত্থাপন করে বন্ধ করেছিলাম যে দেবতাগণ সমস্ত সৃষ্টির আইটেম প্রকরণগুলো পেয়ে গেছে, তারপর ভগবানকে বলছেন সৃষ্টি হচ্ছে না, বলে কেন হচ্ছে না, আমি তো সব দিয়ে দিয়েছি, তা বলতে পারবো না সৃষ্টি হচ্ছে না। তখন ভগবান কি করলেন, তখন নিজে কি করলেন, ওর ভেতরে অনুপ্রবিষ্ট হলেন, হলে কি হলো, এবং সব এক বস্তুর সঙ্গে আরেক বস্তুর হারমোনাইজ হলো, একে অপরের সঙ্গে কোয়ার্ডিনেশন কোঅপারেশন হয়ে গেল, হারমোনাইজ হয়ে রিদিম একটা তাল চলে এলো, তাল চলে এসে বা সৃষ্টি শুরু হলো। যারা বুদ্ধিমান তারা দু চোখটাকে খুলে গভীরভাবে দেখবে এই সৃষ্টির মধ্যে কত বড় রহস্য, শীত গ্রীষ্ম বসন্ত এই সব ঘুরে ফিরে আসছে, গাছে বিভিন্ন রকম ফল ধরছে, বিভিন্ন রকম ফুল ধরছে, কাউর মাথায় ঢুকছে না যে ভগবান কীরকম একটা রহস্য করে রেখেছেন, কীরকম একটা রিদিম একটা তাল চলছে, কেউ অনুভব করতে পারছেন, কাউর মাথায় ঢুকছে না যে কি করে হলো। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, একটা বিশাল একটা ফ্যাক্টরি সেট আপ হয়েছে, বিরাট ফ্যাক্টরি, সেখানে ফ্যাক্টরি ম্যানেজার, ফ্যাক্টরি চেয়ারম্যান সব আছেন, ফ্যাক্টরি ম্যানেজার রয়েছেন, ফ্যাক্টরি ম্যানেজার সমস্ত দায়িত্ব দিয়েছেন লেবারগুলোকে কী কী করবে তোমরা, লেবারের প্রত্যেকটা গ্রুপের উপর একটা করে ফোরম্যান দেওয়া আছে, ডেলিগেশন অফ অথরিটি টোটাল কমপ্লিটেড, সম্পূর্ণ হয়ে গেছে, র মেটেরিয়াল রাখা আছে এক মাসের, পুরো র মেটেরিয়াল গোডাউনে জ্যাম জ্যাম করা, নতুন মেশিনারি বিদেশ থেকে এসছে, সব মেশিনিং সেট আপ সব রেডি একদম, কোনো কিছু অসুবিধে নেই, কিন্তু কোনো কাজ হচ্ছে না, সমস্ত রেডি কিন্তু ফ্যাক্টরিটা ইউজলেস, কোনো কাজের নয়, কেন, সব রেডি আছে, সব দাঁড়িয়ে রয়েছে স্ট্যান্ড স্টিল, কোনো কোনো কাজ এগোচ্ছে না, বলে কেন মহারাজ, কাজ করলেই তো হয়, বলে করলেই হলো, বলে কখন শুরু হলো কাজ, বলছে একটা জিনিসের অভাব ছিল, সেটা কি, সব মেশিনারি সব কিছু ছিল, কারেন্টের অভাব ছিল, কারেন্ট বিদ্যুৎ নেই, বিদ্যুৎ শক্তি, যেই বিদ্যুৎ শক্তি এলো সঙ্গে সঙ্গে মেশিনারি চালু হয়ে গেল, দাম দাম মেশিন চলছে, মেশিন সঙ্গে র মেটেরিয়াল যাচ্ছে, প্রোডাকশান হচ্ছে, প্রোডাকশান বেরিয়ে যাচ্ছে, প্যাকিং হচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে, সব অটোমেটিক্যাল ফ্যাক্টরির কাজ চলল। যারা বিজনেস অর্গানাইজেশন পড়েছেন তারা এই কথাটা খুব আনন্দ পাবেন, ইকোনমিক্স বিজনেস বিও বিজনেস অর্গানাইজেশন যারা পড়েছেন, কীরকম আশ্চর্য কথা দেখুন, এই বিদ্যুৎ শক্তি থেকে চোখে দেখা যায় কি, কি কালো কি সাদা, কীরকম কীরকম রং, বিদ্যুৎ শক্তি কীরকম রং, কেউ দেখেছে, কেউ দেখেছে বিদ্যুৎ শক্তির আগে, কিন্তু বিদ্যুৎ শক্তির যে এত পাওয়ার সেটা তো প্রতি মুহূর্তে বুঝতে পারছো তোমরা, কিন্তু ভগবানকে মানবে না, ভগবান নেই, খুব বুদ্ধিমান, বিরাট বুদ্ধিমান, বিরাট ইন্টেলেকচুয়াল, জায়গা মতো পড়লে তখনও ঘাটটা নিচু হয়ে যাবে, জায়গা মতো পড়তে হবে। তাহলে আমরা দেখলাম যেমন বিদ্যুৎ শক্তি আসার সঙ্গে সঙ্গে যেমন হারমোনাইজড সব আইটেমগুলো ছিল, কিন্তু একে অপরের সঙ্গে কোঅর্ডিনেশন কোঅপারেশন কিছু হচ্ছিল না, এখন বিদ্যুৎ আসার সঙ্গে সব আস্তে আস্তে একে অপরের সঙ্গে হয়ে গেল এবং রিদিমওয়াইজ সব ফ্যাক্টরির কাজ শুরু হল। ঠিক এরকম এই জগতেও সেরকম, যে আধিকারিক দেবতারা বলছে ভগবান সৃষ্টি হচ্ছে না, কেন হচ্ছে না, সব তো দিয়ে দিয়েছি, ওরা আমরা বলতে পারবো না সৃষ্টি হচ্ছে না, আমরা চেষ্টা করছি হচ্ছে না, তখন ভগবান মুচকি আসলে কি করে হবে, ভগবান অন্যয় ব্যতিরিকভাবে সব বস্তুতে আছেন, প্রবেশ করে গিয়ে এবার রিদিম এনে একটা তাল এনে দিলেন, সৃষ্টির তালে তালে সব চলছে, বরুণদেব বরুণদেব কাজ করছেন, ইন্দ্রদেব ইন্দ্রদেবের কাজ করছেন, করছেন না, মদ ভয়াত বাত বাতি হ্যাঁ অয়ম সূর্যস্তপতি মদ ভয়াত, সূর্য আমার ভয়তে তাপ দিচ্ছে, মৃত্যু মৃত্যুশ্চরতি মদ ভয়াত, মৃত্যু আমার ভয়তে বিচরণ করছে, ভগবান নিজে বলছে, কিন্তু কেউ মানছেন, আমি তো জগতে বসি জগৎ আমাতে, না আমি জগতে বসি না জগৎ আমাতে, ভগবানের এমনই ইউনিক ক্ষমতা, ভগবান জগতে রয়েছেন অথচ জগতের বাইরে, তিনি নিজেই বলছেন বর্ণাশ্রম ধর্ম আমি করেছি অথচ বর্ণাশ্রমের ধর্মের মধ্যে আমি নেই, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, তার সৃষ্টিকারক তার সৃষ্টি আমি করলেও তার ভেতর আমি নেই, আমাকে বর্ণাশ্রম বেঁধে রাখতে পারবে না, এটা তো আমি সিস্টেমেটাইজ করার জন্য এই জগৎটাকে আর সিস্টেমেটাইজ করার জন্য এইসব করেছি আমি, বর্ণ এবং আশ্রমের বাইরে যদি কেউ চলে যায় ভজন করতে করতে তাকে আর বলা হবে ইনি ব্রাহ্মণ, আমরা কি বলবো বংশীদাস বাবাজি মহারাজ কি বাংলন ব্রাহ্মণ ছিলেন, এই কথা বলবো? বলে মহারাজ যে ভজন করতে করতে সে অবস্থায় চলে গেছেন তার আর ব্রাহ্মণত্ব, আরে বাপ রে বাপ, বলে কি ব্রাহ্মণ এইসব কত সাধারণ কথা। কোটি ব্রাহ্মণত্ব বংশীদাস বাবাজি মহারাজ চরণে খেলা করছে, কিন্তু বাইরের দৃষ্টিতে তিনি কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন, বাইরের দৃষ্টিতে তিনি কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন, যাকে ভগবান ঘাড়ে নিয়ে নাচবেন। তার কি ব্রাহ্মণত্বর অভাব হয়ে গেল কি? এগুলো রহস্যময় কথা। তাহলে বলছেন আমি অবিকৃত থেকেও আমাকে বিকার ধারণ করতে হয় না, এ সৃষ্টির সব কিছু হতে পারে, আমার মায়া বিকার প্রাপ্ত হয়ে সব হয়েছে, সৃষ্টিতত্ত্বের পৃথকতা থাকলেও হইলেও আমি সর্বস্বরূপে একই তত্ত্ব। সৃষ্টির মধ্যে ডাইভার্সিটি দেখা যাচ্ছে, কিন্তু মূলেতে কিন্তু আমি জেনে রাখবে আমি অদ্বয় জ্ঞান তত্ত্ব, আমি অদ্বয় জ্ঞান তত্ত্ব কিন্তু জেনে রাখবে, এই যেন কোনো ভুল না হয়। আর যত বিবাদ, যত ঝগড়াঝাঁটি, যত তর্ক বিতর্কে এই জগতে সৃষ্টি হচ্ছে, কেউ কেউ বলছেন আমি কেবল অদ্বৈতবাদী, আপনি কি? বলে আমি দ্বৈতার দ্বৈতবাদী। উনি কি? বল যে কেবল অদ্বৈতবাদ, কেবল অদ্বৈতবাদ, কেবল অদ্বৈতবাদ, দ্বৈতার দ্বৈতবাদ, বিশিষ্টার দ্বৈতবাদ, শুদ্ধার দ্বৈতবাদ, হ্যাঁ এইসব লড়াই করছে। এক বলে আমাদের এই সিদ্ধান্ত, চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হলেন বলে সব মুখ বন্ধ করে দিলেন সবাইকে, সমস্ত বিবাদ বন্ধ হয়ে গেল, বললেন সমস্ত যা সম্প্রদায় চার সম্প্রদায় চার চার রকম কথা বলেছেন, দ্বৈতাদ্বৈত, শুদ্ধার দ্বৈত, বিশিষ্টার দ্বৈতায় সব হয়ে গেল, সব চুপ করো। সব থেকে তিনি বুঝিয়ে দিলেন সমস্ত ঝগড়ার মীমাংসা অচিন্ত ভেদাভেদ তত্ত্বেতে অবস্থিত। একটা কথা জেনে রাখো, যেটা আমি একটু আগে বললাম, ইনকনসিভাইবল বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন, মানুষের বিচার বুদ্ধির মধ্যে প্রবেশ করবে না, যেটাকে অচিন্ত রূপে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এখানে অচিন্ত ভেদাভেদ, তাহলে জীব সকল যত জীব আছে, এই জীবশক্তি যত আছে, জীবশক্তিটাকে বলা হয় ততস্থা শক্তি। সৃষ্টির অনেক রহস্য বলতে গেলে আরও অনেক সময় লাগে, আমি বলেও শান্তি পাই না। বলছেন জীবগণকে, জীবশক্তি যত অনন্ত জীব রাশি, সেটাকে বলা হয় ততস্থা শক্তি ভগবান। ততস্থা শক্তি কেন বলা হয়? বলে চিৎজগৎ এবং এই জড়জগৎ, এর যে মার্জিনাল পোটেন্সি বলে, ইংরাজিতে বলা মার্জিনাল পোটেন্সি, চিৎজগৎ এবং জড়জগতের দুটোর কন্ট্যাক্টে মাঝখানে একটা যে স্ট্রেট লাইন টানা যায়, তার মধ্যে অনন্ত জীব রাশি রয়েছে। তার মানে বুঝলাম না, আমি বললাম জীবগণ স্বাভাবিকভাবেই চিৎ গঠন তাদের আছে, জীব মানি চিৎ, চিৎশক্তি তো, জীব মানি তো চিৎশক্তি, ভগবানের এক শক্তি এসছে, যদি ছোট ভগবান বিভু চৈতন্য আর জীব অনুচৈতন্য, বিভু চৈতন্যর মধ্যে যদি স্বাধীনতা থাকে, পরম স্বাধীন, যেটা আমি ভাগবতের প্রথম শোকে বলে দিতাম, ইয়ন্মা দস্য ইয়ত অন্ময়াদি তোরাশ্চার্থে সভিজ্ঞ সরাট, সভিজ্ঞ বলেছি, সরাট বলেছি, সরাট কাকে বলে? সরাট মানে হলো পরম স্বাধীন, যার ওপরে দাদাগিরি করার কেউ নেই, ইনি একটা পরম স্বাধীন। তাহলে তাই যদি হয়, তার কথাটার ব্যাখ্যা কী দাঁড়ালো? যে ভগবান যদি বিভু চৈতন্য হন, তিনি যদি পরম স্বাধীন হন, তাহলে জীবগণ যে তার থেকেই এসে অনুচৈতন্য, যেটা সূর্যের রে থেকে বললাম ফোটন কণা, বোঝা গেল কি বলছি? বোঝা গেল না? বোঝা গেল কি না কী জানি? তাহলে ওই যে ফোটন কণার মতো, তাহলে তারও চিত গঠন, ভগবানের যদি চিৎ গঠন থাকে এরও চিৎ গঠন, ভগবান যদি স্বাধীনতা থাকে এও বলছে আমি স্বাধীন, কারোর কথা মানব না। কেউ বুঝতে পারছে না, যেহেতু আগুনের ফুলিঙ্গ এলে আগুনের ফুলিঙ্গের মধ্যে আগুনের সব প্রপার্টি থাকে, পার্থক্য হলো এ অত্যন্ত ক্ষুদ্র, অগ্নি হচ্ছে বিশাল। সেরকম ভগবান যেমন বিভু চৈতন্য এবং সরাট বস্তু, সেই জন্য সব ছোট ছোট জীব কারোর কথা মানতে, আমরা স্বাধীন, আমরা যে যা ইচ্ছে করব। এই যে স্বাধীনতাটা জীব পেয়েছে, এটার ওপর ভগবান এসে তাদেরকে অ্যারেস্ট করতে চান না। অনেকে পোষ্য ধরে, ভগবান তো জীবগুলো ছোটো তো, একবারে নিজের একবারে মিলিটারি রুল চালিয়ে দেবেন হয়ে যাবে, বলেন না ভগবান বলছে এতে লাভ হয় না, জীবগুলো থাকবে আবার আমিও থাকব, জীবগুলোর সঙ্গে আমার খেলা হবে, বলে ওরা কেউ কেউ আমার কাছে আসতে চাইবে, তাদের চিৎ ধর্ম, তারা যদি অপ্রাকৃত জগৎ দিকে আকর্ষিত হয় অপ্রাকৃত জগতের দিকে যে তাহলে আমার দিকে চলে আসবে, আবার যদি মায়ার আকর্ষণেতে বলে এই মায়া জগৎ খুব ভালো রে এইখানে, তাহলে মায়া জগতের দিকে চলে যাবে। তাহলে একটা ততস্থা জীবের ভগবানের মায়াতে মোহিত হয়ে ভগবানের মায়ার দিকে যেতে পারে, অ্যাট দ্য সেম টাইম সেম পসিবিলিটি রয়েছে তা যদি ভগবানের দিকেও যেতে পারে। এক জীবের অনুস্বাতন্ত্রতা, বিভু স্বাতন্ত্রতা, এই অনুস্বাতন্ত্রতার উপর ভগবান বলছে আমি অ্যারেস্ট করতে চাই না, তাহলে খেলাটা জমবে না, খেলাটা জমবে না। একটা বাচ্চা শিশু তাকে যখন নিয়ে যেমন বাবা মা বাচ্চা তারা খেলে, ওকে জিতিয়ে দেয়, হ্যাঁ নানারকম খেলা খেলে তার সঙ্গে, এইরকমভাবে ভগবানও মজা করতে চান, বললেন এই জীবগুলো স্বাতন্ত্রতাকে বিনাশ করা উচিত নয়, এদের স্বাতন্ত্র থাকুক, বরঞ্চ এরা স্বাভাবিকভাবে যদি খেল এরকম মায়া জগতে পড়তে পড়তে আবার কোনোরকমভাবে যদি বুঝতে পারে যে আমি হচ্ছে পরম তত্ত্ব, তখন আমার দিকে চলে আসবে, স্বাধীনভাবে আসুক, আমি চাই না কাউকে ঘাট ধরে আমার কাছে আনতে, তাহলে এই জগতের খেলাটা চলবে না, যার ইচ্ছা আমার থেকে আসুক আর যার ইচ্ছা আসুক না, যে উপলব্ধি করলো সে আসো, না হলে আসো না, কিন্তু আমি তোমাদেরকে কোনো পাপ পুণ্যের মধ্যে ফেলিনি, আমি তোমাদের কোনো কষ্টের মধ্যে ফেলিনি, তোমরা যে চিৎকার করে গালাগাল দাও ভগবান আমার এরকম কষ্টে ফেললো আমাদের, ভগবান যে আমি তো কিছু করিনি, এরা নিজেরাই এসব করছে, আমি বলেছিলাম আমার কাছে চলে আয়, আমার কাছে এলে আমার কাছেই একমাত্র আনন্দ, আমার সঙ্গে নিত্যকাল থাকতে পারবে, ওরা বলছে শুনছে না, ওরা বলছে মায়া যাবো যা। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে তখন কি হয়, অতএব মায়াতারে জাপটাইয়া ধরে, নিকটস্থ মায়াতারে জাপটাইয়া ধরে, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। তাহলে এইসব কথা সরলভাবে বলা হল, তাহলে এখানে দ্বৈতাদ্বৈত বিশিষ্টাদ্বৈত শুদ্ধাদ্বৈত কেবালাদ্বৈত সব মীমাংসা করে একটা কনক্লুশন একটা সিদ্ধান্তে চলে এলেন, সেই কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে বলে ও কোনো ঝামেলার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, একটা জিনিস খেয়াল রাখো, এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই ভেদাভেদ ভগবানের সঙ্গে এই যুগপৎ জীব সকল ভেদ এবং অভেদ, কি করে অভেদ, এই কারণে যে তাই সেও চিত গঠন বিভু চৈতন্য এই অনুচৈতন্য, ভেদ এবং অভেদ কি করে বলে ভগবান মায়া মায়াকে বশ করে রাখতে পারে, ভগবান মায়াকে বশ করেন, মায়াধীশ আর জীব মায়াবশ, তাহলে কোনো কোনো প্রপার্টি মিলে গেল ভগবানের সঙ্গে আর কোনো কোনো ধর্মেতে মিলছে না, সেই জন্য বলছেন জীব ভগবান মায়া মায়াধীশ আর জীব মায়াবশ, কিন্তু চিত গঠনে বিচার করলে দেখা গেল ভগবানও চিত, এও চিত অংশ, তাহলে অচিন্ত ভেদাভেদ, ভেদ এবং অভেদ পরিপুষ্ট দুটোই, অচিন্ত ভেদাভেদ, এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ওপরেই এই জগতের যে সৃষ্টি রহস্য এই মহাপ্রভু এইটা করার চেষ্টা করেছেন। মায়াবাদীগণ এসব তর্ক করছেন নাস্তি অস্তি এসব করে, আর আমার শক্তি মায়া অচিন্ত শক্তি, এটাকে জগতের লোক দুটো স্বরূপে জানতে পারে, একটা হচ্ছে স্বরূপ অবস্থা যেটাকে বলে গোলক বৃন্দাবনে থাকেন চিৎশক্তির, যেটা স্বরূপ শক্তি বলা হয়, আর ততস্থ অবস্থা আছে, আর ততস্থ অবস্থা যেটা সেটা আমি ব্যাখ্যা করলাম, জগৎ সৃষ্টিতে ততস্থ অবস্থায় অণু এবং ছায়ারূপে দ্বিতীয় প্রকাশ, এই ততস্থ অবস্থা শক্তিটা দুরূপে, একটা হচ্ছে অনুরূপে আর একটা হচ্ছে অনুরূপে একটা হচ্ছে ছায়ারূপে দুই রকম প্রকাশ, সেটা কীরকম বলছে, অনুরূপে যেগুলো সেটা আমি ব্যাখ্যা করলাম, অনন্ত জীবরাশি যে এসছেন এটা, আর ছায়ারূপে কী বলে এই জগতে যে যে পরিণতি জগতে যে দেখছো সব ম্যাটার চারিদিকে বিষয়গুলো দেখছ, এগুলো হচ্ছে ছায়া। এইভাবে এগুলো সব তপস্যা শক্তির থেকে এসছে। আর জীব শক্তি বলে আমি সব ব্যাখ্যাগুলো আগেই করে দিয়েছি এখানে। তাহলে দেখা গেল চিৎধর্ম প্রকাশক স্বরূপশক্তি, চিৎশক্তি অন্তরঙ্গ শক্তি বলে। আর যদি কেউ বলে মায়াশক্তি কাকে বলে এটা ডেফিনেশন দিন, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে বলছেন ভগবানের স্বরূপশক্তিই হলো শক্তি। ভগবানের স্বরূপশক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ ভগবানের স্বরূপশক্তি না থাকলে পরে যার কোনো এক্সিস্টেন্ট অস্তিত্ব থাকে না, তাকে বলা হয় মায়াশক্তি। কী বুঝল, কী বোঝা গেল এই বাংলা ভাষাটার দ্বারা? ভগবানের স্বরূপশক্তি হলো বাস্তব শক্তি। ভগবানের স্বরূপশক্তির বাইরে আর একটা শক্তি আছে বলে মনে হয়, কিন্তু ভগবানের এই স্বরূপশক্তিটা না থাকলে ওই শক্তিটা থাকে না। তার মানে ওই স্বরূপশক্তির ছায়া এটা, ওটা না থাকলে এটা কিছু থাকে না। ভগবানের স্বরূপশক্তি শক্তি, ভগবানের স্বরূপশক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ ভগবানের স্বরূপশক্তি না থাকলে এই শক্তির কোনো এক্সিস্টেন্ট নেই। ভগবানের নিত্য জগতে যদি স্বরূপশক্তি না থাকতো, স্বরূপশক্তির বিকৃত প্রতিফলন এখানে যে পড়েছে, যে দুর্গা এই দুর্গ এই যে জগৎ পরিচালনা করছেন, সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তে দুর্গা, ইত্যাদি শ্লোক আছে ব্রহ্মসংহিতায়, পরিষ্কার বলে বলছে সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তে দুর্গা। এই দুর্গা এই যে চালাচ্ছে এই ভুবনটাকে, এ টোটাল কন্ট্রোল করছে, তিনি হচ্ছেন কি ছায়া শক্তি। ভগবানের যে স্বরূপশক্তি তার ছায়া, যেটা ব্যাসদেবজি প্রথম যে এরকমভাবে বর্ণ ভগবানকে, ভগবানের ছায়াকে দেখেছিলেন পেরোদে, জন্মায়ায় মহিতম জগৎ চার মায়ায় মোহিত জগৎ হাবুডুবু খাচ্ছে, ছায়া শক্তি বলা হয়। তাহলে শক্তির পরিচয় এসব বলা হলো। এখন প্রশ্ন হলো সৃষ্টির সম্বন্ধে বলতে গিয়ে আমি এখানে এইসব কথা আলোচনা, বিংশতি তত্ত্বের কথা আপনারা জানেন, পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় পঞ্চতন্মাত্র ইত্যাদি সব আলোচনা করেছিলাম। এইসব কথা সব কিছু বিংশতি তত্ত্ব, তাছাড়াও আত্মা প্রকৃতি ছাড়া সর্বিংশ তত্ত্ব, সমস্ত তত্ত্বটাকে যারা তত্ত্ববিদ আছেন তারা অনুভব করতে পারেন। পুরুষ প্রকৃতি এটার দ্বারাই তো জগৎ সৃষ্টি হয়েছে। পুরুষ আর প্রকৃতি যদি না থাকত তাহলে কি এই জগৎ সৃষ্টি হতো? হতো না। তাহলে পুরুষ প্রকৃতি সম্বন্ধে কি কি বুঝলেন, কে কে, কেউ কিছু বুঝলো কি না বুঝলো? একটা হচ্ছে জীবাত্মা রূপে পরমাত্মা রূপে পরম পুরুষ থাকে, একটা অনুপুরুষ থাকে, ও একটা পুরুষ কিন্তু, এটা ভোক্তা শরীর ধারণ করে, ওরা একটা পুরুষ। যে আত্মা জীবাত্মা দুটো থাকে এরকম কথা কোনো দিন শোনেন নাই, আমি বলে রাখি। এর হচ্ছে তাহলে পুরুষ প্রকৃতি মহত্তত্ত্ব অহংকার রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই যে তন্মাত্র এগুলোকে নিয়ে, তন্মাত্রগুলোকে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এগুলোকে নিয়ে অহংকার মহত্তত্ত্ব প্রকৃতি পুরুষ এগুলো না থাকলে সৃষ্টি হতো না, অহংকার না থাকলে সৃষ্টি হতো না। এটাকে নটা তত্ত্ব হলো, নটা তত্ত্ব আলাদা রইল এটা। তারপরে যেটা আপনারা পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় পেয়েছে অন্তঃকরণ সব মিলিয়ে কটা হলো, পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং অন্তঃকরণ সেটা নিয়ে কী হলো, যেটাকে মন বলা হয় কোনো কোনো সময়, অন্তঃকরণ বলে কমপ্লিট বলা হয়। তাহলে এটা নিয়ে এগারোটা হলো, এগারোটা হলো কি না? তারপরে ক্ষিতি অপতেজ মরুদ্বম এগুলো তো আছেই, পঞ্চমহাভূত। তারপরে এবার শতগুণ রজগুণ তমগুণ, তাই কি না? এই সবগুলো যোগ করুন কত হলো, প্রথমে নটা, তারপর এগারোটা, তারপর কটা বললাম পরপর বললাম, সবগুলোকে যোগ করলে দেখা যাবে পুরো ২৬টা তত্ত্ব। বুঝে গেল ২৬ তত্ত্ব টোটাল। তাহলে সৃষ্টির রহস্য সম্বন্ধে আমি অনেক সময় দিলাম, এটাও যথেষ্ট না, অনেক দিন আলোচনা করা উচিত ছিল, কিন্তু আজকে আমাকে তৃতীয় স্কন্ধে না প্রবেশ করলে আর কোনো রাস্তা নাই, খুবই মুশকিল। তাহলে পঞ্চকর্মেন্দ্রিয় সব আমরা যোগ করে কি হলো, হয়ে গেলে টোটাল আঠাশটা তত্ত্ব হলো, ২৬টা তত্ত্ব মূলে আঠাশটা তত্ত্ব হলো, টোটাল যোগ করুন, যোগ করলে নটা, তারপরে ১১টা, নয় আর ১১ কত হয় ২০, তারপরে তারপর হলো কি ক্ষিতি অপতেজ মরুদ বোম, এটা ৫টা, ২০ আর ৫ ২৫, ২৫ শত রজ তমগুণ, এটা যোগ করলে তিনটে গুণে যে খাবি খাচ্ছে জীব সকল, ২৫ আর ৩ ২৮, তাহলে টোটাল এই ২৮টা তত্ত্ব সাংখ্যবিদগণ, সাংখ্য যারা তত্ত্ব বিচার করেন, অ্যানালিটিক্যালি বিচার করেন, অবাক হয়ে যান কীরকমভাবে এই ২৮টা তত্ত্বের দ্বারা এই জগৎটা নাচছে পুরো চলছে। আর পুরুষ অর্থাৎ চৈতন্য দুপ্রকার, একটা হচ্ছে পূর্ণ পুরুষ যিনি রয়েছেন ক্ষীরোদগোসাই অনিরুদ্ধ বিষ্ণু জীবের হৃদয়েতে, আর একটা ক্ষুদ্র পুরুষ জীব মায়াপ্রবণ। ক্ষুদ্র পুরুষ যেটাকে আমি ভোক্তা বলছে ক্ষুদ্র পুরুষ, তাহলে দুজনের ভেতরে একই দেহ এবার দুজন রয়েছেন। এইভাবে দেখা যায় সৃষ্টির রহস্যের ব্যাপারে আলোচনা করা হলো এখানে, মোটামুটি কি কি বলা হলো আলোচনা করতে গেলে বলল এখানে, অহম এবাস মেমাগ্রে নান্নাজ্য সহসৎপরম পরমম পশ্চাদহম যদি তচ্চ যোবশিষ্যতে সোস্মি অহম, রীতি অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মানি তদ বিদ্বাৎ আত্মনময়াম যথাভাস যথা তমহ। রীতি অর্থম যত প্রতীয়ত, যেটাকে সত্য বলে মনে হচ্ছে কিন্তু যার আত্মাতে তার প্রতীতি নাই, এই জগৎটা যে দৃশ্যমান জগৎ এর কোনো অ্যাকচুয়াল রিফ্লেকশন আমার শুদ্ধ আত্মার মধ্যে পড়তে পারে না, কোয়াইট ইম্পসিবল, বোঝা গেল কি বললাম। অন্তঃকরণের যে বিন্যাস আমি ব্যবহার করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, তাতে চিত্ত বলে যে বিষয়টা, বিষয় দেখলে আকর্ষিত হয়, চিত্ত বিষয়কে আকর্ষণ করে, সেই বিষয় দেখার পর আকর্ষণ চিত্তর লোভ হয়েছে মনের মধ্যে, এবার বিচার চলে এলো মনের ধর্ম সংকল্প বিকল্প, বুদ্ধি হলো এবার প্রাপ্তি, প্রাপ্তি করবার নিশ্চয়াত্মিকা। এইভাবে দেখা যায় ভেতরের অন্তঃকরণের কনস্টিটিউয়েন্ট ব্যাখ্যা করলে এক এক অন্তঃকরণের, একই অন্তঃকরণের চারটা ফাংশন অনুযায়ী, চার রকম ফাংশন অনুযায়ী চার রকম নাম হয়েছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, এ কথা আমি আগে বলেছি। তাহলে রীতি অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মানি, এইসব কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো বললাম। ভগবানের স্বরূপশক্তি বাস্তব শক্তি, স্বরূপশক্তির পরে এই জগতে একটা প্রতিফলন পড়েছে যেটাকে বলে ছায়াশক্তি। ভগবানের শক্তির দুরকম অবস্থার কথা বর্ণনা করা হয়, স্বরূপশক্তি এবং ততস্থা শক্তি। ততস্থা শক্তি এই জগতে যখন খেলা দেখাচ্ছে তখন অণু আর ছায়া, ছায়ারূপে যেটা সেটা হচ্ছে জগৎ, ছায়াশক্তি থেকে এই জগৎ পরিণাম প্রাপ্ত হয়েছে, বস্তুগুলো যেগুলো দেখছেন ছায়া, আর যেটা অণু, যেটা অণুর ব্যাখ্যা করেছেন সেটা কী, বা যেটা অনুরূপে সেটা হচ্ছে ওই জীবাত্মাগুলো, অসংখ্য জীবাত্মা অনুরূপে রয়েছে, খেলছে, কিলবিল করছে। তাহলে বাস্তবিক পক্ষে জীবের যে শুদ্ধ চিন্ময় স্বরূপ আত্মার ভেতরেতে, বহির্জগতে যা কিছু এটা দেখছ, রীতি অর্থম যত প্রতীত ন প্রতীত চ আত্মানি, আত্মাতে কিন্তু এর প্রতিফলন পড়ে না, তার আগে অন্তঃকরণে এইসব খেলা করে জীবকে বন্ধনে ফেলে দেয়, বোঝা গেল। যেটা অর্থ বলে মনে হচ্ছে বাস্তবে এটা কোনো দামই নেই, রীতি অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত সে আত্মা, এর আত্মাতে শুদ্ধ শুদ্ধ স্বরূপ আত্মাতে এর অ্যাকচুয়াল কোনো প্রতিফলন নাই। ঠিক যেমন হবে উদাহরণ দিয়েছিলাম, একটি গাছ, বিশাল গাছ রয়েছে, নারকল গাছ, কোথায়, ওই যে একটা সরোবরের তীরে, সরোবরের তীরে জলের মধ্যে থাকালে দেখা যাবে নারকল গাছটা এরম এরম কাঁপছে। দার্শনিকগণ বললেন, তত্ত্ববিদগণ, আচ্ছা এটা কি নারকল গাছ কেঁপেছিল নাকি জল কেঁপেছে তার প্রতিফলন নারকল গাছ, কোনটা? বলে মহারাজ মনে হচ্ছিল যেন নারকল গাছটাই কাঁপছে। বলে হ্যাঁ এরমই হয়, ছেলেটা মারা গেছে আমারই তো, ঠিকই তো, তাই কোনো কিছু জগতে শোকের দ্বারা মোহিত হওয়ার কথা ছিল না জীবগুলোর। তাদের যদি নিজের স্বরূপ খুঁজে পায় তখন তো হো হো করে হাসবে। আমি একটা ঘটনার কথা বলেছিলাম, এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সব ঝুটা হ্যায় সব ঝুটা হ্যায়। মেহের আলী একটা মুসলিম, একটা রাজ পরিবারে তিনি হচ্ছেন চাকর ছিলেন, কোনো মতে তিনি এমনভাবে মরেছেন তার আত্মা শান্তি হয়নি। সে রাজ পরিবারে সে কেচ্ছা কেলিমকারি দেখে এসছে, রানীমা কী করছেন, কতগুলো রানী, রাজা কী করছে, সব যুবরাজ কী করছে, সব ওইগুলো সব সাক্ষী, পেতাত্মা হয়ে রয়েছে। আর পেতাত্মা হয়ে মাঝে মাঝে হাসে, হো হো করে হাসে, সব ঝুটা হ্যায় সব ঝুটা হ্যায় করে হাসে। কে? মেহের আলী। যখন এটা তো পেতাত্মার কথা বললাম, কিন্তু যখন মানুষ নিজের স্বরূপে উদ্বোধন হবে তখন দেখবে যে সব বস্তুর জন্য আমি শোক করেছিলাম কেঁদেছিলাম এগুলো সব বেকার। কে আমার, কোন বস্তুটা আমার, সব বেকার। এসবের জন্য আমি আমার রক্ত ঝরিয়েছি, হ্যাঁ, কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এইভাবে তত্ত্ববিচার বিশ্লেষণ করলে কাউর যদি কৃপাক্রমে এই সব তত্ত্ব পরিস্ফুটিত হয় তাহলে অনায়াসে বুঝতে পারবে। যেমন নারকেল বৃক্ষটার উদাহরণ দিলাম, নারকেল বৃক্ষটা পারে রয়েছে, বাস্তবিক নারকেল বৃক্ষটার কিছু হয়নি, ও সোজা রয়েছে, কিন্তু জলে তোর কাঁপার জন্য বলে নারকেল বৃক্ষটা আমাকে কাঁপছে। ঠিক সেরকম এই বিশুদ্ধ আত্মার মধ্যে, বিশুদ্ধ আত্মা যতক্ষণ না খুলবে ততক্ষণ বাইরের জগতের বিষয়গুলো যখন যখন এই অন্তঃকরণে রিফ্লেক্টেড হবে, প্রতিফলন পড়বে, যেন জলের মধ্যে প্রতিফলন পড়েছে, ওটা চিত্তের মধ্যে যখন ওই বিষয়গুলো পড়বে, চিত্তের যখন তোলপাড় অবস্থা হবে তখন মনে হবে ওই বিষয়গুলো আমারই কষ্ট, ওই বিষয়গুলো যা যা গেল নষ্ট হলো, সব যা পেলাম না, এত দুঃখ দুর্দশা, সব আমার, সব আমার দুঃখ আমার কষ্ট। কিন্তু যদি বিচার করে বলা হয়, যেমন তত্ত্ববিদগণ বলছেন নারকোল গাছটা কাঁপে নাই, জলটা কেঁপেছিল মনে হয়েছিল না, তাহলে তোমাকে যদি চোখটাকে ঘুরে এই দেখ এবার কোথায় নারকোল গাছটা কেঁপেছে, চোখটাকে খুঁজে দেখে সত্যিই তো তাই, নারকোল গাছটা তো কাঁপেনি। তোমাকে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব তোমার চোখটাকে ঘুরিয়ে দিয়ে বল দেখ কোথায় কী দেখছিস তোর মায়া দেখ, তখন আর কি কী দেখবে, তখন সে কৃপাক্রমে দেখতে পাবে, তখন আরে ভগবান ছাড়া তো আর কিছু নেই, এ কী দেখেছি আমি এতকাল, কী করে মীরাবাইয়ের মতো ব্যক্তি এত বড় যুবতী রমণী ছেড়ে দিয়ে চলে এলো, কত অত্যাচার তার ওপর করলো। যদিও আমরা রাধারানীর কথা ছাড়া এইসব কথা তুলি না, আমাকে এইসব টিপিক্যাল প্রশ্ন করেন বৃন্দাবনে, মহারাজ আমাদের সম্প্রদায় কেন মীরাবাইয়ের কথাটা তোলা হয় না, আমি তোলা হয় না কারণ আছে একটা, এই কী কারণ, তা তো সে তো বিরাট ভজন করেছেন, কৃষ্ণকে লাভ করেছেন, আমরা গৌড়ীয়গণ এটা তার নামে বেশি বিশ্লেষণ করি না, তার কারণ হচ্ছে তিনি রাধারানী আনুগত্য করেন নাই, তিনি নিজে নিজে কৃষ্ণকে পেয়েছেন, তাই জন্য মেয়েরা তো গিরিধারী লাল দুসরা না কহি বললেও কীর্তন করলেও কিন্তু নন্দনন্দন কৃষ্ণকে পাননি, ভজনের সিদ্ধি হয়নি। তার ভজনের সিদ্ধি হয়েছে দ্বারিকানাথে, দ্বারিকানাথে গিয়ে মিলে গেছেন। এইসব কথার উত্তর কোনোদিন শুনেছে, কেউ শুনেছে? এই কারণে ভাব বলা হয় না, আমরা রাধারানী আনুগত্যে আছি, এই জন্য কথা তুলি মাঝে মাঝে, এখন যেমন তুললাম কোনো দোষ নেই, কিন্তু সিদ্ধান্তের গভীর রহস্য আমি এসব কথা বলার দরকার নেই, কেন তো আমরা তো রাধারানী আনুগত্যে আছি, তা তিনি রাধারানী আনুগত্য করেন নাই, নিজে নিজে পেয়ে গেছেন, নিজে নিজে কৃষ্ণকে পাচ্ছে, ঠিক আছে, এটা তার গুরুদেবের আনুগত্য তিনি করেছেন এভাবে। কিন্তু তার যতই হোক নন্দনন্দ মেয়েরা তো গিরিধারী লাল দুসরা না কই হলেও তিনি কিন্তু নন্দনন্দন কৃষ্ণকে পান নাই, তিনি দ্বারিকাধীশ কৃষ্ণতে সিদ্ধি লাভ করলেন। লক্ষ্মী দেবী বেলবনে তো তপস্যা করছে এখনও, লক্ষ্মী ঠাকুরানী তার কি কোনো অভাব আছে, কিছু অভাব নেই। লক্ষ্মী ঠাকুরানী বেলবনে গিয়ে গোসা করে বসে রয়েছেন, আমি তপস্যা করব, তপস্যা করে কৃষ্ণকে পেয়ে যাব, বলছে দেখো এ সম্ভব হবে না, রাধারানীর কাছে ও তো গোয়ালিনী, ওর আনুগত্য কেন করবো, গোয়ালিনী আনুগত্য করবো? গোয়ালিনীর আনুগত্যই করতে হবে। হ্যাঁ, যার আনুগত্য কৃষ্ণ করেন। হ্যাঁ, এসব কথা বড় রহস্যময় কথা। তাহলে দেখা গেল এখানে যে যখন আমার দৃষ্টিটাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে, আমার স্বরূপটাকে উদ্বোধন করে দেবে গুরু বৈষ্ণব, এই যে গুরু বৈষ্ণবের কাজই হলো এটা। গুরু বৈষ্ণবের কাজ নয় একটা গল্প কথা বলে আপনাদের কাছে চলে গেল, এটা হরিকথা নয়। যারা বাস্তব হরিকথা শুনেছেন গুরুবর্গের মুখে, যদি থেকে থাকেন, তারা উপলব্ধি করবেন কোন জায়গায় বাস্তব হরিকথা হচ্ছে, সেইখানে যাবেন। আর যেখানে হরিকথা হচ্ছে না, বলে বাবা ওখানে হলেও এক লক্ষ লেগেলেও আমি সেখানে যাব না, আমার নষ্ট হয়ে যাবে সব কিছু, ভক্তি নষ্ট হয়ে যাবে। অর্কেস্ট্রা বাজছে, গান হচ্ছে, কী সুন্দর বাবা রে, ওখানে কত লোক। এই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কাছে এসে একজন ওপার থেকে বললেন, বাবাজি মহারাজ মানে বিরাট ওখানে ভাগবত কথা হচ্ছে। কোথায় রে? বলো ওইখানে, বলে ওখানে ভ্রমর গীতা হচ্ছে, ওখানে তুমি যেও না। কেন? ভাগবত পাঠ হচ্ছে, ভ্রমর গীতা, ওখানে তুমি যেও না, ওখানে ভাগবত কথা হচ্ছে না। আরে ভাগবত কথা হচ্ছে দেখে এলাম, কি সুন্দর ভাগবত কথা হচ্ছে ওখানে, ভ্রমর গীতা, সবাই প্রেমেতে লোটাপুটি যাচ্ছে। গৌরকিশোর বাবাকে গালাগাল দিয়ে বললেন, ওখানে যেও না, ওখানে পাঠক ঠাকুর যেখানে বসে রয়েছেন তার কুড়ি হাত মাটি খুঁড়ে ফেলে সেখান থেকে নতুন মাটি গঙ্গার দিয়ে গোবর দিয়ে লেপাও, ওই জায়গাটা বিশুদ্ধ, ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, ওটা তোমাকে সংশোধন করতে হবে। বলে সে কী কথা? বলে হ্যাঁ, ও হরিকথা বলে নাই, হরিকথা বলছে শুনলাম। না, তুমি শুনেছো হরিকথা মনে হয়েছে, টাকা টাকা টাকা টাকা টাকা টাকা টাকা টাকা করেছেন তাই নাকি? বলে হ্যাঁ, ও হরিকথা বলেনি, ও টাকা টাকা টাকা টাকা করেছে তাই নাকি? বলো ওখানে যেও না। বললো যে প্রেম দেখলাম, প্রেমেতে মালসাট মারছে মাটিতে। বললো কাম কাম, কৃষ্ণের কথা শুনে নিজেদের যে জড় কাম আছে নোংরা, কৃষ্ণের সঙ্গে মিলে পেলাম না বলে কাঁদছে। হ্যাঁ, একজন চাচা চোখের জল ফেলছে, কেউ ভোলবেলা প্রেম চলে এসছে, ওর যে ওই ছাগলটা ওরকম ছিল আগে, ওই ছাগলটাকে যে এখন আর নেই, ওই ছাগলটাকে জবাই দিতে হবে, এই নিয়ে একটা সুন্দর কথা আছে। যাই হোক, এগুলো না তোলাই ভালো, আমরা অন্য বলবে সাম্প্রদায়িক কথা। তাহলে এখানে দেখা গেল, রীতি অর্থম যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মানি তৎবিদ্যা আত্মান মায়াম যথা আভাস যথা তমহা। সত্য দুই স্বরূপে থাকতে পারে, যেমন সূর্য আকাশে উঠেছে, কেউ বাস্তব সূর্যটাকে দেখল না, কিন্তু সূর্যটার ছায়া দেখলো জলের মধ্যে, ওই তো সূর্য জলের মধ্যে দেখল, এটাকে বলে কি বলে, এটাকে আভাস। আর যখন দিন চলে গেল, সূর্যটা চলে গেলেন পৃথিবীর অন্যদিকে ঘুরে গেল যখন, তখন অন্ধকার চলে এল, কিন্তু সত্যবস্তুটা আছে, সত্যবস্তুটা আছে, আলোক না থাকলে অন্ধকারের প্রতীতি হয় না। তাই এটাকে যেমন বলা হলো, জলের মধ্যে যেমন সূর্যের ছায়া, যে সূর্যের প্রতিফলন পড়েছে, এটাকে তুলনা করা হলো যথা আভাস, এটাকে আভাসের সঙ্গে তুলনা করা হলো। আর এই যে সূর্যটা ঘুরে গেছে এখন অন্ধকার দিয়ে, যে তম, তাহলে আভাস তম ইত্যাদি শব্দগুলোর মানে বোঝা গেল। হ্যাঁ, আমার ক্ষমতা নেই, তথাপি যতটুকু যোগ্যতা ততটাই চেষ্টা করলাম। রীতি অর্থম যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মানি তদ্বিদ্বাদ আত্মানমায়াম যথা আভাস যথা তমহা। এবার পরের শ্লোকের ব্যাখ্যা একটু করে ছেড়ে দেব। যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচিষু অনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম। পঞ্চমহাভূত যেমন, পঞ্চমহাভূত সমস্ত বস্তুতে প্রবিষ্ট হয়ে রয়েছে, কোন বস্তুতে নেই, অথচ পঞ্চমহাভূতের আলাদাও অস্তিত্ব আছে, নেই? পঞ্চমহাভূত সর্ববস্তুতে আছে কি না, আমি একটা কথা জানতে চাই। বলে পঞ্চমহাভূত না হলে সৃষ্টিটা হলো কোত্থেকে? আপনি তো ব্যাখ্যা করেছেন পঞ্চভূত থেকে, তাহলে ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে পঞ্চমহাভূতে সব কিছু বস্তুতে পঞ্চমহাভূত আছে, আবার পঞ্চম মহাবুদের কি আলাদা কোনো অস্তিত্ব নেই? হ্যাঁ আছে, এই যে বায়ু বইছে, স্পেস দেখতে পাচ্ছি। তাহলে পঞ্চম মহাবুদের যেমন আলাদাও অস্তিত্ব দেখা যায়, আবার সমস্ত বস্তুতে ঢুকে রয়েছেন। যথা মহান্তি ভূতানি ভূতেশু উচ্চাবচেষু অনু, উঁচু নিচু সমস্ত বস্তুতে কি পঞ্চভূত ছাড়া হয়েছে রয়েছে? প্রবিষ্টান্ন প্রবিষ্টানি, সে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্টের মতো দেখা যাচ্ছে। তথা তেষু ন তেষু অহম, ভগবান বলছে আমারও ঠিক স্বরূপটা এলাম জানেন, আমি তো জগতে বসি জগৎ আমাতে, না আমি জগতে বসি না জগৎ আমাতে। এই সব তত্ত্বগুলো যদি আরও অনেক গভীর, খালি এই সব তত্ত্ব কে বুঝবে? এসব বুঝবার লোকের অভাব। এতা বলছেন এতাবদেব জিজ্ঞাসন তত্ত্ব জিজ্ঞাসা সনাতনঃ অন্যের ব্যতিরিকাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বদা, সর্বভূতে যৎসাৎ সর্বতা সমস্ত ভূতেতে এতাবদেব জিজ্ঞাসা, এই যে জিজ্ঞাসা হতে পারে মানুষের, সেই যে তত্ত্ব জিজ্ঞাসা সনাতনঃ, এ নিয়েই তত্ত্ব জিজ্ঞাসা হওয়া দরকার। সেই পরবস্তু যিনি অন্যয় ব্যতিরিকাভ্যাম, অন্যয় ব্যতিরিক হয়ে সর্বভূতে যিনি সেই প্রবিষ্ট হয়ে গিয়েছেন পরাৎপর অখিলেশ্বর, সেটাই জিজ্ঞাসা করা উচিত ছিল। কে আমি, কেনে মোরে যারে তপত্ত হয়, ইহা নাহি জানি কইছে মোর হিত। তাহলে এতাবনেব জিজ্ঞাসন তত্ত্ব জিজ্ঞাসা সনাতনঃ অন্যয় ব্যতিরিকাভ্যাম যথা সর্বত্র সর্বদা, অন্যয় ব্যতিরেক দ্বারা যিনি সর্বদা সর্বস্থলে বিরাজমান তিনি হচ্ছেন সে আত্মবস্তু, পৃথক কিছু নেই তার থেকে আলাদা। এখন তোমাকে ব্রহ্মা, তোমাকে আমি উপদেশ করছি, একটা কথা তুমি শোনো। এই যে যত আমি গোপন তত্ত্ব তোমাকে আমি বললাম, এতত মতম সমাতিষ্ট, এই সব মতগুলো সিদ্ধান্তগুলো এই সব রহস্যগুলো এতত মতন সমাতিষ্ঠ পরমেন সমাধিনা, কো সমাহিত হয়ে এগুলোকে যদি নিজের জীবনে গ্রহণ করে পেরে থাকো, তাহলে আমি তোমায় অ্যাসিওরেন্স দিচ্ছি, কথা দিচ্ছি কি ভবান কল্প বিকল্পেশু ন বিমূর্যতি কহিচিত কহিচিত। তাহলে তোমাকে কোনোদিন মায়া মোহ আকর্ষণ করে বোকা বানাতে পারবে না। বোঝা গেল কি বললাম? ভবান কল্প কল্প বিকল্পেশু ন বিমূর্যতি কহিচিত, তোমাকে কোনো মতেই মোহগ্রস্ত করতে সমর্থ হবে না, তুমি ইন্ট্যাক্ট নিজের স্বরূপে থাকবে, এটি হচ্ছে কথা। এতত মতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেশু বিমূর্যতি কহির্চিত বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ।